warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Syariatpur Jalan Shokhipur Thanar Antargat Sarkar Bari Tauhid Jami Masjidir Uddoge Aayojito Ajker ei fazilatmoy mubarakmoy chaturtho barshik waz mahfiler sommanito sabhapati অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান এহসান, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দিনই আলোচনা শোনার পরে এই কনকনে শীতের রজনীতে প্রায় মুক্ত রজনীতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে বসে শোনার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে আজকের ওয়াজ মাহফিলের জন্য আলহামদুলিল্লাহ যে আলোচনা দরকার সেই আলোচনাগুলো আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা শেষ পর্যায়ে আর বেশি আলোচনার প্রয়োজনীয়তা নেই, অল্প কিছু কথাবার্তা আলোচনা করেই আজকের ওয়াজ মাহফিলের আমরা সমাপ্তি করব ইনশাআল্লাহ। যেহেতু এতক্ষণ আমরা কষ্ট করে বসেছি, তো সম্মানিত ভাই বোনদের কাছে অনুরোধ, আমরা আরেকটু সময় আমরা কষ্ট করে বসার চেষ্টা করি। আল্লাহ পাক এই বসাটুকুর মধ্যে অবশ্যই খায়ের এবং বরকত আল্লাহ পাক দান করবেন ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয় ঘোষণা দেওয়া হয়েছে সুন্নত এবং বিদআত, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সারা দুনিয়ার মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ তো অবশ্যই, তন্মধ্যে বাংলাদেশের মুসলিম ভাই বোনদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের আমাদের সম্মানিত ভাই বোনেরা সবাই সুন্নত পালন করতে চায়, সবাই সুন্নতের ব্যাপারে আগ্রহী এবং বাংলাদেশে সবাই নাম হল আহলে সুন্নত। বাংলাদেশে দেখবেন যত দল আছে, যত মত আছে, যত পথ আছে, সবাই আহলে সুন্নত। এই দেশে কোনো আহলে বেদাত নাই, আহলে বেদাত নামে কোন সংগঠন কোন জায়গায় শুনছেন? বাংলাদেশে একটাও আহলে বেদাত নামে কোন সংগঠন নাই, যত সংগঠন আছে সব হল আহলে সুন্নত, সব হল আশেতে রাসূল। কিন্তু যেই দেশে এত আহলে সুন্নত, যেই দেশে এত আশেতে রাসূল, সেই দেশে বেদাত দূরবীন দিয়ে খুঁজেও পাওয়ার কথা নয়, কারণ যারা আহলে সুন্নাত, যারা আশেকে রাসূল, তাদের সামনে, তাদের সমাজে, তাদের দেশে, তাদের এলাকায় বিন্দুমাত্র কোন বেদাত থাকার কথা নয়। কিন্তু আমরা দেখি এই দেশের আকাশে, বাতাসে, রাস্তা ঘাটে, নদীতে, বনে, জঙ্গলে সব জায়গায় খালি বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত। তাহলে এত কোটি কোটি আহলে সুন্নাত, কোটি কোটি আশেকে রাসূল, তো বেদাত থাকে কেন? এর মূল সমস্যা যে জায়গায় সেটা হলো এই দেশের মুসলিম আহলে সুন্নাত নাম ধারণ করেছে আশিকে রাসূল নাম ধারণ করেছে, কিন্তু কোনটা সুন্নত কোনটা বিদআত এটাকে আলাদা করার মতো জ্ঞান, এই জ্ঞান অর্জনটা সম্ভব হয় নাই। এই কারণে শত শত বেদাত করে ওই বেদাত গুলোকে মনে করে থাকেন সুন্নত, করে বেদাত মনে করেন সুন্নত। আসলে বাস্তবে হল আহলে বেদাত, বাস্তবে হল আহলে শিরক, কিন্তু জোর বলায় দাবি হল আহলে সুন্নত। কারণ ওই যে বেদাত কোনটা সুন্নত কোনটা এইটা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় নাই। আর বেদাত গুলো হল আগাছা, এগুলো সুন্নতের চাইতে বাহ্যিকভাবে দেখতে সুন্দর মনে হয়। সুন্দর দেখলে মানুষ মনে করে এটা খারাপের কি আছে, এটা তো ভালো জিনিসেই, এটা তো সুন্দর জিনিসেই, এটা তো খারাপের কিছু না, এটা করলে অসুবিধা কি। এই যে এই সুন্দর বাহ্যিক চাকচিক্য বাহ্যিক সৌন্দর্যটা দেখে মানুষ আর নির্ণয় করতে পারে না যে কোনটা সুন্নত কোনটা বেদাত। তখন মানুষ বেদাতের পিছনে ছুটে আর মনে করে ওই বেদাতটাই মনে হয় সুন্নত, অর্থাৎ তার কার্যক্রম হল আহলে বেদাত, কিন্তু মুখের দাবি হল আহলে সুন্নত। মুখের দাবির সাথে কাজের মিল নেই। দেখবেন আমাদের দেশে ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় আপনি জিজ্ঞাসা করবেন মানুষকে যে ভাই বলেন তো দেখি আল্লাহ কোথায়, জিজ্ঞাসা করবেন বিভিন্ন জায়গা জায়গায় ঘুরে ঘুরে, উত্তর পাইবেন তিনটা, কয়টা? তিনটা। এক নম্বরে যখন বলবে যে খবরদার আল্লাহ কোথায় প্রশ্ন করা যাবে না, আপনি তবা করেন, আপনার ইমান শেষ, আপনি আবার জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, কত বড় জঘন্য বেয়াদবি করে ফেলছেন। এক নম্বর উত্তর হইল এটা। দুই নম্বর উত্তর হইল যে আল্লাহ কোথায় আপনি জানেন না, আল্লাহ সব জায়গায়, আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে। এটাও বিপুল সংখ্যক উত্তর পাবেন, মানে যারা উত্তর দিবেন তারা এটা উত্তর দিবেন, আর যারা তো মনে করেন যে এটা কথা বলে এই ব্যাপারে বেয়াদবি ইমান চলে যাবে তারা তো এটা শুনবে না আল্লাহ কোথায়, এটা বলাই যাবে না। তাহলে একটা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, আর একটা হল আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কোথাও আল্লাহর জায়গা হয় না, মুমিনের কালবের ভিতরে আল্লাহর জায়গা হয়। আল্লাহ পাক মুমিনের কালবের ভিতরে ঢুকে থাকে, এবং একটা জাল হাদিসও বানানো হয়েছে কালবুল মুমিনে আরশুল্লাহ, তো মুমিনের কলব হলো আল্লাহর আরশ। তাহলে উত্তর পাওয়া গেল কয়টা? তিনটা। আচ্ছা ঠিক আছে, এখন যেই লোক বলছেন যে আল্লাহ কোথায় এটা প্রশ্নও করা যাবে না, এই লোক চুপচাপ রয়ে গেছে, এই জন্য এই লোক জিকির করার সময় জিকিরে ক্ষতি করে, কারণ আল্লাহ কোথায় এটা তো হে নিজেই জানে না, আল্লাহ কোথায় নিজেই জানে না। এই জন্য বাইজিদ বোস্তামি তিনি বলছেন যে আমি আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্র সব খুঁজে ফেলেছি, আল্লাহকে কোনো জায়গায় খুঁজে পাইনি, শেষে দেখি আমি নিজেই তো আল্লাহ, কারণ আল্লাহরে খুঁজে পাবো কই, আল্লাহ তো আমি নিজেই, আল্লাহরই জন্য শুকুরে আসমান জমিন সব খুঁজে ফেলছি কোথাও পাই না। এই জন্য যে মনে করে যে আল্লাহ কোথায় এটা প্রশ্নই করা যাবে না, সে তো আল্লাহ ঠিকানাই জানে না, আল্লাহর অবস্থানে জানে না, আল্লাহ কোথায় কিছুই জানে না, সে শেষ পর্যন্ত মনে করে সে নিজে মনে হয় আল্লাহ। আবার দেখবেন যিনি বলছেন সর্বত্র বিরাজমান সব জায়গায় আছেন, তিনি আবার যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন কোন দিকে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হাতটা কোন দিকে? এখন তার মুখের কথা হলো আল্লাহ সব জায়গায়, হাত চলে যাচ্ছে কোন দিকে, যদি তার কথার সাথে কাজের মিল হইত তাহলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হাত এটা চারিদিকে ঘুরার কথা না, কারণ আল্লাহ তো সব দিকে চারিদিকে আছে। এখন মুখে বলতেছি আল্লাহ সর্বত্র বিরাজমান সব জায়গায় আছে, কিন্তু কাবে হাতটা তুলতেছি কোন দিকে? উপরের দিকে। অর্থাৎ আমার মুখ ভুল করতেছে কিন্তু আমার ফেতরাত ভুল করতেছে না, আমার কথার সাথে কাজের বাস্তবায়নে মিল হয় নাই। আরেকজন বলতেছে যে আমার অন্তরের ভিতরে মুমিনের কালবের ভিতরে আল্লাহ আছে, তাহলে উনিও তো দোয়া করার সময় হাত উপরে যাওয়ার কথা না, হাত কলমের দিকে থাকার কথা। উনি দোয়া করবেন আব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কলম কোথায়? এখানে। তাহলে হাত তো এখানে থাকবে, এদিকে থাকবে, হাত উপরে। অর্থাৎ তার মৌখিক যে দাবিগুলো, এই দাবি সত্য নয়, সঠিক নয়। এই জন্য তার ফেতরাত তাকে জানিয়ে দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে? উপরের দিকে। আল্লাহু বিসসামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ হলেন উপরে, আল্লাহর ইলম হলো সর্বত্র বিরাজমান। আমি যে কথাটা বলতেছিলাম যে কথায় আর কাজে মিলে না, কথায় হলো আহলে সুন্নাত, দাবিতে আহলে সুন্নাত, মিছিল মিটিং এ আহলে সুন্নাত, মিছিল মিটিং এ সুন্নি, সব জায়গায় পরিচয় সুন্নি, কিন্তু কাজ কর্মে সব জায়গায় কি? আকীদার মধ্যে বেদাত, আমলের মধ্যে বেদাত, মুআমালাতে বেদাত, আখলাকের মধ্যে বেদাত। এটার মূল কারণ সুন্নাত এবং বেদাত বোঝা যে সূক্ষ্ম জিনিস, সেই সূক্ষ্মভাবে আল্লাহর বান্দা বুঝতে পারেন নাই। আমাদের দেশের প্রত্যেকটা মুসলিম সুন্নাত প্রেমিক, সুন্নাতকে ভালোবাসে। তারা যদি জানত যে এটা সুন্নাত, বা তারা যদি জানত যে এটা বেদাত, তাহলে তাদেরকে আমরা টাকা পয়সা দিয়েও কখনো বেদাত করাইতে পারতাম না, কারণ তারা বেদাতের পক্ষে না। কিন্তু সমস্যা হলো এলমের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। তাহলে কি বাংলাদেশে লেখাপড়া করে না? জি। আবার বেদাত দেখা যায় বড় বড় আলেমও করে না, তাহলে কি তার এলেম নাই? তিনি কি মূর্খ? এলেম থাকলেও বেদাত করতে পারে। যদি ওই এলেমটা যথার্থ এলেম, ফোরকান ওয়ালা এলেম না হয়। আবু জাহেলের এলেম কিন্তু কম ছিল না, বিশাল এলমের অধিকারী, কিন্তু ওই জ্ঞান দিয়ে, এলেম দিয়ে তাওহীদ চিনতে পারে নাই, সুন্নাত চিনতে পারে নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, এটা তো তার এলেম না, এটা তার জাহালত। যেই এলেম দিয়ে তাওহীদ চিনা যায় না, সুন্নাত চিনা যায় না, কোনটা সুন্নাত কোনটা বেদাত আলাদা করা যায় না, ওই লোকটাকে আল্লাহ পাক এলেম দিচ্ছেন কিন্তু ফোরকান দেন নাই। এলমের সাথে আরেকটা আল্লাহ পাক জ্ঞান দান করেন যেটার নাম ফোরকান। অনেকের বিশাল সার্টিফিকেট নাই, জ্ঞান নাই, বড় ধরনের জ্ঞানই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফোরকান দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফোরকানা। হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমাদের অন্তরে যদি আল্লাহর তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফোরকান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে একটা সূক্ষ্ম জ্ঞান দিবেন, যে জ্ঞানটার নাম হলো ফোরকান। এই ফোরকান মানে হলো ফরক করার জ্ঞান, পার্থক্য করার জ্ঞান। এই জ্ঞান আল্লাহ যাকে দিবেন সে বড় পণ্ডিত হওয়া লাগবে না, বড় মুহাদ্দিস হওয়া লাগবে না, বড় মুফতি হওয়া লাগবে না, বড় মুফাসসির হওয়া লাগবে না, সে দেখলেই বুঝতে পারবে যে এটা তাওহীদ, এটা শিরক। সে দেখলেই বুঝতে পারবে এটা সুন্নাত, এটা বেদাত। এটা সূক্ষ্ম জ্ঞান, এটার নাম ফোরকান। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, অনেক বড় আলেম বড় শিরককারীও হতে পারে, অনেক বড় আলেম বড় বেদাতকারীও হতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ফোরকান, ওই সূক্ষ্ম জ্ঞানটা আল্লাহ তাকে দেন নাই। এজন্য যুগে যুগে বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম, আবার বড় বড় শিরককারীও ছিল, বড় বড় বেদাতকারীও ছিল। এজন্য আলেম বড় হইলে শিরক বেদাত ছিনিবেন না, জিনিসটা এরকম। আবার আলেম ছোট বা বড় আলেম না, বাংলা বোখারি পড়ে, সেও কিন্তু শিরক বেদাত ছেড়ে যেতে পারে পারে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি ফোরকান দান করেন সেই ওই ফোরকান দ্বারা এই শিরক বেদাতের সূক্ষ্ম জ্ঞান তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন এই জন্য আমার ভাইরা এবং বোনেরা আমি যে কথাটা বলতেছিলাম এই দেশের প্রেক্ষাপটে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সুন্নত এবং বেদাত ছিনা সুন্নত এবং বেদাতের মধ্যে পার্থক্যকারী জ্ঞান সূক্ষ্ম জ্ঞান ফোরকান এটা এই দেশের মুসলিম ভাই বোনদের জন্য খুবই জরুরি একটা বিষয় আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় তিনটা বিষয় আলোচনা করব এক নম্বর বিষয় সুন্নত কাকে বলে বেদাত কাকে বলে এক নম্বরে সংক্ষেপে আমরা এটা আলোচনা করব দুই নম্বর সুন্নত অনুযায়ী চললে সুন্নত অনুযায়ী আমল করলে লাভটা কি সুন্নতের বিপরীত বেদাত করলে ক্ষতিটা তিন নম্বর আমাদের সমাজে বহুল প্রচলিত কিছু বেদাত যেগুলোকে মানুষ এবাদত মনে করে সুন্নত মনে করে করে থাকে এই তিনটা বিষয়ের উপরে আমরা সংক্ষেপে অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম বিষয় আসি আমরা সুন্নত কাকে বলে বেদাত কাকে বলে সুন্নত কি বেদাত সুন্নত এটা আরবি শব্দ সুন্নত মানে হল তরিকা সুন্নত মানে আসিরা সুন্নত মানে মিল্লাত সুন্নত মানে রাস্তা সুন্নত মানে পদ্ধতি সুন্নত মানে তরিকা মানে সুন্নত বলা হয় আরবিতে একটা বড় রাস্তা বিশ্বরোড হাই রোড যেটা এরকম বড় রাস্তা যেটা ধরেন এখান থেকে বরিশাল থেকে ঢাকা চলে গেছে বা খুলনা থেকে ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম বড় রাস্তা যেটা এই রাস্তাটাকে আরবিতে বলা হয় কি সুন্নত সুন্নত মানে রাস্তা তরিকা শরীয়তের পরিভাষায় সুন্নত মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা তরিকা পদ্ধতি এটা শরীয়তের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফাহমিলা বিহা বাদাহু কোন ব্যক্তি যদি একটা সুন্নতে হাসানা চালু করে দেয় একটা সুন্নতে হাসানা চালু করে মান সান্না সুন্নাতান হাসানাতান কোন ব্যক্তি যদি একটা সুন্নতে হাসানা চালু করে এই হাদিস দিয়ে আবার আমাদের দেশে বেদাতে হাসানার দলিল দেওয়া বলে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সান্না সুন্নাতান হাসানাতান কেউ যদি একটা সুন্নতে হাসানা চালু করে তাহলে যদি সুন্নতে হাসানা দ্বারা যদি বেদাতে হাসানা হয় এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে বলছেন মান সান্না সুন্নাতান সাইয়্যাতান কেউ যদি একটা সুন্নতে সাইয়্যা সাইয়্যা সুন্নত চালু করে সুন্নত আবার সাইয়্যা হয় কেন সুন্নত কি খারাপ সুন্নত আছে সুন্নত তো সব ভালো সুন্নতে সুন্নত আবার খারাপ হয় কেন অর্থাৎ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতে হাসানার কথা বেদাতে সাইয়্যার কথা বলেন নাই এখানে যে সুন্নতের কথা বলছেন এই সুন্নতটা হইল মৃত সুন্নত বিলুপ্ত সুন্নত একটা সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে কেউ আমল করে না সমাজে এটা এখন আমল হয় না এইরকম একটা সুন্নত যদি কেউ আবার চালু করে দেয় যেমন একটা গুরুত্বপূর্ণ সুন্নত আছে বাংলাদেশে যেটা হারানো সুন্নত হারিয়ে গেছে প্রত্যেক ফরজ নামাজের পরে জিকির এটা একটা সুন্নতে হাসানা মানে হারানো সুন্নত এটা বাংলাদেশের শতকরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান ফরজ নামাজের পরে জিকির করে অথচ হাদিসের কিতাব গুলোতে এটার উপরে একটা অধ্যায় আছে যে দেশে সহিহ আল বুখারী সহিহ মুসলিম সব হাদিসের কিতাব গুলো পড়ানো হয় সে হাদিসের কিতাবেই এই ব্যাপারে একটা অধ্যায় আছে বাবুল আজকার বাদা সালাতিল মাফরুদা ফরজ সালাতের পরে জিকিরের অধ্যায় হাদিসের গ্রন্থগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোন জিকির করতেন, সব ফরজ নামাজের পরে জিকিরগুলো সব উল্লেখ আছে, কিন্তু বাংলাদেশে হয় না। এখন আপনি একটা মসজিদে একটা জায়গায় এই সুন্নতটা জারি করে দিলেন, চালু করে দিলেন, এটা নতুন চালু করার নাই, এটা পুরানো জিনিস, মাঝখানে কিছুদিন হয়তো এটার আমল হয়নি, আপনি আবার চালু করলেন ওই সুন্নতটা, এটার নাম সুন্নতে হাসানা। আবার মাগরিবের আজান এবং ইকামতের মাঝখানে দুই রাকাত সালাত, এটা একটা হারাম সুন্নত, এটা যুগে যুগে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, সালাফে সালেহীন, মুহাদ্দিসীন, মুফাসসিরীন, ফুকাহায়ে কেরাম আমল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করার নির্দেশ দিয়েছেন, কিন্তু এখন আমল হয় না বাংলাদেশে। তাহলে আপনি আবার একটা মসজিদে এটা চালু করে দিলেন, এই পুরানো সুন্নতটা, এটার নাম সুন্নতে হাসানা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জামাত চালু করেছিলেন, নতুন চালু করার নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাতে পড়ছেন তিন দিন চার দিন, এ ব্যাপারে সুস্পষ্ট দলিল আছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলে এটা জামাতে হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আবার সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির জামাতকে আবার জামাত চালু করে দিলেন, এটা সুন্নতে হাসানা। এই জাতীয় জিনিসগুলোকে হাদিসের ভাষায় বলা হয় সুন্নতে হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ওয়া উমিলা বিহা বাদাহু, কোন ব্যক্তি যদি এরকম একটি সুন্নতে হাসানা চালু করে দেয়, যেই সুন্নতটা সমাজে বিলুপ্ত হয়ে গেছে, মানুষ এটাকে সুন্নত মনে করে না, মানুষ এটাকে সুন্নত হিসাবে আমল করে না, এই ব্যক্তির পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই সুন্নতটার উপরে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ওই সুন্নতের আমলের সওয়াব তো দিবেন দিবেন, ওয়া মিসলা উজুরি মান আমালা বিহা, যত মানুষ এটার উপরে আমল করবে প্রত্যেকটা মানুষের আমলের সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা আমল করবে তাদের সওয়াব থেকে আল্লাহ পাক কোনো অংশ কমাবেন না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, এখানে সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে পদ্ধতি, সুন্নাত মানে সিস্টেম, সুন্নাত মানে একটা রাস্তা। সুন্নাত বলতে বেদাতের বিপরীত জিনিসকেও সুন্নাত বলা হবে, মানে যত ইবাদত যত আমল আছে হয় এটা সুন্নাত না হয় এটা বেদাত, সবগুলাকে দুই ভাগে ভাগ করা হবে, যদি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত হয় এটা সুন্নাত, যদি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত সাহাবায়ে কেরামের মত না হয় এটা বেদাত। এজন্য সুন্নতের বিপরীত বেদাত, বেদাতের বিপরীত সুন্নাত। আবার কোরআনে কারীমের বাহিরে সেই ওহি, এটাকে বলা হয় সুন্নাত। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, নবী সাল্লামের কাজগুলো, অনুমোদন গুলো, এইগুলো কথা বলেন না, এগুলো ওহি। একটা ওহির নাম কোরআন, আরেকটা ওহির নাম সুন্নাহ, মানে সুন্নাহ যেটা সেটাই হাদিস, হাদিস যেটা সেটাই সুন্নাহ, মানে কোরআনের বাহিরে যে ওহির যে অংশটা এটার নাম হাদিস, এটার নাম সুন্নাহ। অর্থাৎ সুন্নাহটা এত ব্যাপক, এটা বিভিন্ন অর্থে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, হাদিস আর সুন্নতের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে কোন কোন ক্ষেত্রে সুন্নতের সাইতে হাদিস শব্দটা ব্যাপক, কারণ হাদিস শব্দটা বললে কোরআনকেও বোঝায় সুন্নাকেও বোঝায়। এটা কেউ যদি বলে আমি হাদিস মেনে চলি, তার অর্থ হল তিনি কোরআনও মানেন সুন্নাও মানেন, কিন্তু যদি কেউ শুধু সুন্না মানে বলে তাহলে তিনি কোরআন মানেন, এটা বোঝা যায় না, বোঝাতে সব খালি আমি সুন্না মানি, তবে যিনি সুন্না মানেন তিনি অবশ্যই কোরআন না মেনে সুন্না মানতে পারেন। এই জন্য যুগে যুগে ওলামায়ে কেরাম নিজেদেরকে পরিচয় দিতেন আহলুস সুন্নাহ অথবা আহলুল হাদিস, কোন ওলামা ইকরাম বলতেছে আমি আহলে সুন্নাহ, কোন ওলামা ইকরাম বলতেছে আমি আহলে হাদিস। দুটো এক জিনিস, মানে আহলে সুন্নাত বুঝাইতে আহলে হাদিস বলতেন, আহলে হাদিস বলতে আহলে সুন্নাত বলতেন। যেমন দেখবেন নাসাই শরীফ, নাসাই শরীফ নামে হাদিসের কিতাব আছে না, এটার নাম কি জানেন? সুনান আন-নাসাই, সুনান আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, এগুলার নাম হলো কি? সুনান। সুনান মানে সুন্নতের বহুবচন সুনান। কিতাবের নাম সুনান আবু দাউদ, সুনানে দারিমি, সুনানে নাসাই, কিন্তু ভিতরে দেখা গেল সব কি? হাদিস। কিতাব হলো হাদিসের কিতাব, কিন্তু নাম হলো সুনানে আবু দাউদ। অর্থাৎ হাদিস আর সুন্নত দুটো এক জিনিস। সুন্নত বললে হাদিস বোঝায়, হাদিস বললে সুন্নত। যারা দুটাকে আলাদা করে তারা ফেতনা সৃষ্টি করার জন্য আলাদা করে। এই জন্য যিনি বলবে আমি আহলে হাদিস, তিনি অবশ্যই আহলে সুন্নত। যিনি বলবেন আমি আহলে সুন্নত, তিনি অবশ্যই আহলে হাদিস। দুটার মধ্যে কোন আলাদা করার কোন সুযোগ নাই। এজন্য আহলে হাদিস যিনি তিনি আহলে সুন্নত, আহলে সুন্নত যিনি তিনি আহলে হাদিস। কারণ হাদিস শব্দটা, সুন্নত শব্দটা কোরআন বহির্ভূত যত ওহি আছে, এই ওহিকে বোঝানোর জন্য সুন্নত ব্যবহার করা হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতুকুম আমরাইন, ও আমার উম্মত, আমি তোমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আমি চলে যাব দুনিয়া থেকে, আমি জিন্দা নবী না কিয়ামত পর্যন্ত তোমাদের মাঝে আমি জীবিত থাকবো না, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। তবে তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে যাইতেছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিনা, এই দুইটা জিনিসকে যদি শক্ত করে, দৃঢ় করে, মজবুত করে ধরে রাখো, জীবনে কোনদিন গোমরা হওয়ার সম্ভাবনা নাই। এক নম্বরটা হলো কিতাব আল্লাহ, দুই নম্বরটা হলো সুন্নত নবীহি, আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাহ। একটা আল্লাহর কিতাব আর একটা আল্লাহর নবীর সুন্নাহ। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীটাকে দুই ভাগে ভাগ করেছেন, একটা ওহী হলো কিতাব আল্লাহ, আরেকটা ওহী হলো সুন্নত নবী। সুবহানাল্লাহ। তাহলে কিতাব আল্লাহর বাইরে যা কিছু আছে সবকিছু কি? সুন্নাত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে সমস্ত হাদিস গুলো সুন্নাত নবীহি। এখন যদি কোন যে আল্লাহ রাসূল বলছেন সুন্নাত মানতে, তাহলে হাদিস মানা দরকার না, তাহলে এত হাদিস আর দরকার কি? বাসি বাসি খালি কয়েকটা সুন্নত হাদিস গুলো রাখলেই তো হয়। আচ্ছা, এখন কেউ যদি কয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্নত মানতে, এখানে তো হাদিস মানতে বলেন নাই, এখন যেই হাদিস দ্বারা আমি যেটা দিয়ে আমি দলিল দিলাম এটা হাদিস না সুন্নত? এই যে যেটা বললাম তারাকতুকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এটা সুন্নত না হাদিস? যদি হাদিসের মানার দরকার না হয় তাহলে তো সুন্নত মানার দরকার নেই, কারণ দলিলটা তো হাদিস। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম, সুন্নত শব্দটি বিভিন্ন অর্থে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়। মূল কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ, যেই ইবাদত, যেই আমল যেভাবে করেছেন অথবা করতে বলেছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা এটাকে শরীয়ত হিসেবে নির্ধারণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে সরাসরি শিখেছেন, এইরকম আমল গুলোকে, এরকম ইবাদত গুলোকে বলা হয় সুন্নত। এরকম আমল গুলো, ইবাদত গুলোর নাম সুন্নত। সুন্নত খালি ইবাদতের মধ্যে, আমলের মধ্যে সীমাবদ্ধ না, আকীদার ভিতরেও থাকতে হয় সুন্নত, আকীদার মধ্যেও থাকতে হবে সুন্নত। ইমানটা, আকীদাটা সুন্নতের আলোকে হইতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, অতি শীঘ্রই আমার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে। কোন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মত 73 ভাগে বিভক্ত হয়ে যাবে, কুল্ল ফাসাদাহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব গ্রুপ সব ফেরকা সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা তরিকা একটা মিল্লাত শুধু জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মিল্লাতটা ওই তরিকাটা ওই দলটা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে যেই ঈমানের উপরে আছি এটাই হলো সেই নাজাত প্রাপ্ত মিল্লাত। সুবহানাল্লাহ, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ইঙ্গিত দিয়েছেন আকীদার ব্যাপারে, ঈমানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে আমার আকীদাটা মিলতে হবে, তাহলে আমি আহলে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে সাহাবায়ে কেরামের আকীদার সাথে আমার মিল নেই, তাহলে আমি আহলে সুন্নাত না, আমি আহলে বেদাত। আকীদাটা মিলতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামাই ইউশাকিলুর রাসূল মিন বাদি মা তাবায়্যান লাহুল হুদা ওয়াইয়াত্তাবি গায়র সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল কোন হেদায়েত কে কোন দিন কে সুন্দর করে স্পষ্ট করে বয়ান করে দেওয়ার পরে কোন মানুষের মনে যদি দ্বিধা সংকোচ থাকে, এটা এইভাবে আমল করবে কি করবে না, মানবে কি মানবে না, গ্রহণ করবে কি করবে না, কারণ এটা আমার দলের খেলাফ। আল্লাহ রসুল করছেন, আল্লাহ রসুল এটা এইভাবে আমল করছেন, আল্লাহ রসুল এটা এইভাবে বিশ্বাস করছেন, এটা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু স্পষ্ট হয়ে যাওয়ার পরেও আমি মেনে নিতে পারতেছি না, কারণ আমার দল এটার বিপরীত বিশ্বাস করে, আমি যেই গ্রুপের সদস্য সেই গ্রুপ এটার বিপরীত মতাদর্শে বিশ্বাসী, আমি যেই গ্রুপে বিশ্বাসী সেই গ্রুপ এই অনুযায়ী আমল করে না। আমি যদি আল্লাহ রসুলের দিকে তাকাই তাহলে আমার দল অসন্তুষ্ট হবে, আমার গ্রুপ অসন্তুষ্ট হবে, আমার ফেরকা অসন্তুষ্ট হবে, আমার সামনে কঠিন পরীক্ষা, এক্ষেত্রে আমার দল অগ্রাধিকার পাবে নাকি আমার রাসূল অগ্রাধিকার পাবে? আল্লাহ পাক এখানে স্পষ্ট করে বলছেন, এইরকম হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোন লোক যদি সন্দেহ করে এই দ্বিধা সংকোচের মুখে আমি কোনটা মানবো না কোনটা মানবো, রাসূলেরটা মানতে গেলে আমার দলের সাথে মিলে না, দলেরটা মানতে গেলে রাসূলের সাথে মিলে না, এরকম হয়নি বলেন তো দেখি? অসংখ্য দেখবেন যে সহি হাদিসে স্পষ্ট, আমি সহি হাদিসে থাকলে কি আমার মাথা হবে নাই, সহি হাদিসে আছে, আমি তো অস্বীকার করছি এটা হাদিসে নাই, হাদিসে তো আছে এবং হাদিসও সহি, কিন্তু এটা আমার মাথা হবে নাই, এটা হাদিসে আছে কিন্তু এটা বাংলাদেশে নাই, এটা সৌদি আরবে আছে, সৌদি আরবের মানুষে করবো, এটা বাংলাদেশে করবো কেন? তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেছেন, এটা স্পষ্ট হয়ে গেছে, সহি হাদিসের মাধ্যমে পাওয়া গেছে। কিন্তু বিভিন্ন কারণে আমার আঞ্চলিকতার কারণে, দলীয় সংকীর্ণতার কারণে, ফেরকাবাজির কারণে, গ্রুপবাজির কারণে আমি সেটা মেনে নিতে পারতেছি না, দ্বিধা সংকোচে পড়তেছি। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোষণা দিলেন, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যাইতে বাধা দিও না, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যাইতে বাধা দিও না। এই কথাটা কার? কথা কয় না আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করতেছেন, তিনি হাদিস বলার সময় বলে দিচ্ছেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন ওনার অনুসারীদের ছাত্রদের মধ্যে একজন উঠে কয়, ওয়াল্লাহি লানামনাহুন্না, আল্লাহর কসম আমি ভাজা দিব, কিন্তু আল্লাহ রাসূল বলছেন খবরদার আল্লাহর বান্দীদেরকে নারীদেরকে আমার উম্মতদেরকে আমার নারী উম্মত আল্লাহর নারী বান্দী পরিপূর্ণ দিনের বিধিবিধান মেনে খবরদার তোমরা কেউ বাধা দিতে পারবে। এক স্টুডেন্ট উঠি কয়, ও আল্লাহ লালান না, আল্লাহর কসম আমরা বাধা দিন। আব্দুল্লাহ বলে উঠলেন, আমি বললাম কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ বিন ওমর আমার নিজের কোন কথা বলি নাই, কলা আব্দুল্লাহ বিন ওমর এটা বলি নাই, আমি বলার সময় বলে দিছি কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেই কথাটা বলছো তাড়াতাড়ি তওবা করো, না হয় তোমার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আব্দুল্লাহ বিন ওমর ছাত্রকে বলছেন এখনই তওবা করো, কারণ এটা আমি আব্দুল্লাহ বিন ওমরের কথা না, আব্দুল্লাহ বিন ওমরের কথার সাথে যদি তুমি দ্বিমত করতে, আব্দুল্লাহ বিন ওমর বলতেছে মহিলারা মসজিদে আসো, তুমি বলে না আসতে পারবে না, তাহলে অসুবিধা নেই তোমার ঈমান যাবে না। কিন্তু আমি বলছি কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহ রাসূলের কথার সাথে টক্কর দিলা, তুমি আসতে দিবে না, না আসতে দেওয়া তুমি কে? আল্লাহ রাসূল বলতেছে খবরদার বাধা দিবে না, তুমি কো আমি বাধা দেবো, রাসূলের কথার সাথে তোমার দ্বিমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন আল্লাহর মসজিদে ঢুকবা, ঘরে আল্লাহর ঘরে ঢুকলা খবরদার ফালা ইয়াজলিস, আমার উম্মত খবরদার এত বড় বেয়াদবি করিও না, আল্লাহর ঘরে বসিও না, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যতক্ষণ না দুই রাকাত নামাজ পড়বা। আমি কইনা বসি যাবো আপনার কি হয়েছে কি বলেন? আমাদের দেশে মুসল্লিদের অবস্থাটা হলো এরকম, আমি বসি যাবো আপনার অসুবিধা কি? মানে আল্লাহ রসুলের সাথে সে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, আল্লাহ রসুল করতেছে খবরদার আল্লাহর ঘরে তোমার বসার পারমিশন নাই, বসার অধিকার নাই, যতক্ষণ না তুমি নামাজ না পড়বে, দুই রাকাত নামাজ না পড়ে বসতে পারবে না, সেটা সকালে হোক দুপুরে হোক বিকালে হোক রাত্রে হোক, যেই টাইমে ঢুকছ সেই টাইমে আল্লাহর ঘরে ঢুকছ, তুমি বসার অধিকার নাই, রাসূল বলতেছে বসতে পারবে না। কিন্তু আমরা রাসূলের কথার বিরুদ্ধে যাই, কই বসে যাবো আপনার অসুবিধে, দেখবেন বাংলাদেশের মুসল্লিদের অবস্থা এরকম, যাই মাত্র বসে যায়, মানে মনে হচ্ছে তো রাসূলের সাথে এমন রাগান্বিত, রাসূল কই বসে যাবো না, এরকম বসবো চাই কি হয়েছে? এইভাবে প্রতিদ্বন্দ্বিতা। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন, এরকম হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোন লোক যদি এই দ্বিধা সংকোচে ভুগে, সে এটা কি করবে? ওয়াইয়াত্তাবে গাইরা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে অন্য তরিকা অন্য রাস্তার অনুসরণ করে। অর্থাৎ সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নির্দেশনা দিলে তার মনে যা চায়, তার পরিবারে যা চলে, তার সমাজে যা চলে, সব কিছুকে বাদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অগ্রাধিকার দিতেন। সুতরাং সাহাবায়ে কেরামের এই পদ্ধতি এই তরিকা যদি কেউ অনুসরণ বাদ দেয়, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এই লোকটা যেদিকে যেতে চায় আমি আল্লাহ তাকে সেদিকে ঘুরাই দিই, সেদিকে ফিরাই দিই, ওয়া নুসলিহি জাহান্নাম, পরিণামে আমি আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাই। আপনারা কিছু বলেন না দেখি? অর্থাৎ সুন্নতের পরিপন্থী যদি আমার মনের ইচ্ছা, আমার ইমামের ইচ্ছা, কোন বুজুর্গের ইচ্ছা, অন্য কারো ইচ্ছাকে যদি আমি অগ্রাধিকার দিই, তা আমার পরিণাম হবে জাহান্নাম। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন। তাহলে সুন্নত এটা আকীদাটা মিলতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, সমস্ত ইবাদত সমস্ত আমল কার মত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মত, আখলাকটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাহাবীদের মতো, মুআমালাতটা হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবাই কেরামের মতো, তাহলে আমি আহলে সুন্নাত। আমার কথার মধ্যে সুন্নাত প্রকাশ পাবে, আমার চলাফেরা সুন্নাত প্রকাশ পাবে, আমার মাথা থেকে পা পর্যন্ত সারা দিনের বডির মধ্যে সুন্নাতের নূর ভাসবে, আমার দৈনন্দিন কার্যক্রমের ভিতরে সুন্নাতের নূর ভাসতে থাকবে। ব্যবসা বাণিজ্য করলে ওই ব্যবসা বাণিজ্যের ভিতরে সুন্নাত অনুযায়ী ব্যবসা বাণিজ্য হবে, চাকরি বাকরি করলে সুন্নাত অনুযায়ী চাকরি বাকরি হবে, যেখানে যেই অবস্থায় যেই কাজ করব সেটা আমার সুন্নাত অনুযায়ী হবে, তাহলে আমি আহলে সুন্নাত। সুন্নতের ব্যাপারে কয়েকটা জিনিস বলছি এখানে। প্রথম কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে সুন্নত না করলে বেদাত জিনিসটা এটা বলিনি আমরা। সুন্নত বেদাত বুঝতে হলে এই সূক্ষ্ম জিনিসগুলো বোঝা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করেছেন অথবা করতে বলেছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন অথবা এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদেরকে সাহাবীদেরকে সরাসরি তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এটার নাম সুন্নাত। কারণ অনেক কাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই, আছে না? বলেন তো দেখি কি করেন নাই, কিন্তু এটা সুন্নাত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেন নাই, মুয়াজ্জিন হন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ছিলেন কি ইমাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন ছিলেন না, আযান দেন নাই, তাহলে আযান দেওয়া কি বেদাত? কারণ আল্লাহ রাসূল দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেন নাই, কিন্তু দেওয়ার নির্দেশ দিছেন, দেওয়ার অনুমোদন দিচ্ছেন, সাহাবীদেরকে শিখাই দিচ্ছেন, এই জন্য এটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ইমাম ছিলেন, সাহাবাই কেরাম মুসল্লি ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি তো মুসল্লি ছিলেন না, তাহলে আমরা সবাই ইমাম হতে হবে নাকি? তাহলে মুসল্লি হতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি মুসল্লি হওয়ার নির্দেশ দিচ্ছেন, মুসল্লি হওয়ার পদ্ধতি শিখাই দিচ্ছেন, সাহাবাই কেরামদেরকে তালিম দিচ্ছেন। অনেক জিনিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে পড়ানো নাই খাওয়ানো নাই, কিন্তু পড়ার জন্য খাওয়ার জন্য অনুমোদন দিচ্ছেন, এই সবগুলা সুন্নতের আওতাভুক্ত। তাহলে আমরা মোটামুটি সুন্নত বুঝছি তো, বুঝছেন তো সামান্য? এবার আসেন বেদাতটা বুঝি একটু, তারপর আমরা দুইটা লক্ষ্যের দিকে যাব। বেদাত কাকে বলে? বেদাত কোন জিনিসটা? বেদাত মানে হলো নতুন কোন জিনিস বানানো যেই জিনিসের আগের কোন নমুনা নাই, আগের কোন নমুনা নাই, গাইরা মিসালিন সাবিতিন, আগের কোন নমুনা ছাড়া নতুন একটা জিনিস বানানো, নমুনা থাকলে এটা বেদাত হয় না, নমুনা থাকলে। যেমন আল্লাহ পাক নিজের পরিচয় আল্লাহ পাক দিছেন, আল্লাহ বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান এবং জমিনের বাদি, বাদি মানে বেদাতকার, বাদির উৎপত্তি হলো বেদাত থেকে, নতুন সৃষ্টিকারী মানে আসমান জমিনের নমুনা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার আগে এই নমুনা কোথাও ছিল না, কোন নমুনা নাই, আল্লাহ পাক সম্পূর্ণরূপে নতুন ভাবে বানাইছেন আসমান জমিনকে, এই জন্য আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন বাদিউ সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের বাদিউ, নতুন সৃষ্টিকারী, নতুন উদ্ভাবনকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছেন আমি আল্লাহ বাদি, কিন্তু আপনি বাদি না, মা কুনতু বিদআম মিনার রুসুল, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন দুনিয়ার মানুষ আমি কিন্তু কোন নতুন রাসুল না, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি রাসুলদের মধ্যে কোন বাদি না, নতুন না, কারণ আমার আগে কত অসংখ্য অগণিত নবী রাসুল পৃথিবীতে আসছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদি, নবী সাল্লাল্লাহু আলাইহি না, কারণ আল্লাহ যা বানাইছেন আগের নমুনা ছাড়া নতুন বানাইছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন যে দাওয়াত দিচ্ছেন এটাও নতুন না, এটা পুরানো দাওয়াত, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিয়েছেন, এই একই দাওয়াত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি যে সুন্নত তরিকা শিখাইছেন এগুলো সব আগের নবীরা সুন্নত ওই সুন্নত তরিকা শিখাইছেন। এজন্য আল্লাহ বলছেন আপনি বলেন আমি নতুন কিছু তোমাদেরকে শিখাই না, আমি নতুন কোন রাসূল না। তাহলে বেদাত বলতে বেদাতের শাব্দিক অর্থ হলো নতুন, এমন নতুন যেটার আগে কোন নমুনা নেই। এবার আসেন বেদাতের পারিবেশিক সারি শরীয়তের দৃষ্টিকোণে বেদাত কোনটা। বেদাতের জন্য কয়েকটা নীতিমালা মুখস্থ রাখতে হবে, যে বেদাত চিনতে হবে। এক নম্বর বুঝতে হবে আল বেদাতু হিয়া তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ দ্বীন। প্রথম কথা হলো যেটা বেদাত হবে এটা হবে নতুন। এক নম্বর কথা হলো যেটা বেদাত এটা হবে কি নতুন। পুরাতন হইলে বেদাত না, নতুন হইলে বেদাত। এখন পুরাতন কোনটা নতুন কোনটা বুঝবেন কেমনে? পুরাতন হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন। তোমাদের জন্য বাধ্যতামূলক যখন চারিদিকে শুধু একতলাফ আর একতলাফ, একতলাফ আর একতলাফ, ফেতনা আর ফেতনা, ফেতনা আর ফেতনা, আমার উম্মত তখন আমার সুন্নাত আমার খোলাফায়ের রাশিদিনের সুন্নাতকে শক্ত করে ধরে রাখবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর, খোলাফায়ে রাশিদিনের খেলাফতের 30 বছর, কয় বছর? 53 বছর। এই 53 বছরের ভিতরে যেই ইবাদত গুলা ছিল ওই ইবাদত গুলার নাম হলো সুন্নাত। এই 53 বছরের ভিতরে যেগুলা আকীদা ছিল এগুলা হলো সুন্নতি আকীদা। এরপরে যেগুলো নতুন নতুন আকীদা হয়েছে এগুলা বেদাতি আকীদা। এই 53 বছরের ভিতরে যেগুলো ইবাদত ছিল এগুলা সুন্নতি ইবাদত। এরপরে যেগুলো আবিষ্কার হয়েছে এগুলা সব বেদাতি ইবাদত, বেদাতি আমল। এই 53 বছরের ভিতরে যেগুলো ছিল আখলাক সেগুলো সুন্নতি আখলাক। এরপরে যেগুলো আবিষ্কার হয়েছে এগুলো সব বেদাতি আখলাক। এক নম্বর সূত্র হইল এটা পুরাতন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এইগুলা যদি এরকম কোন দলিল ডকুমেন্ট প্রমাণ না থাকে তখন এটা হবে কি? তাহলে এটা পুরাতন হইলে সুন্নাত হবে, নতুন হইলে বেদাত। একজন প্রশ্ন করলো যে তাহলে যে মাযহাব গুলো ফিকহি মাযহাব এগুলো তো আপনার 53 বছরে ছিল না, ছিল তাহলে কি মাযহাব মানা বেদাত? এবার মতবাদের দেখি আপনারা আপনারা বলেন কি না? এটা যদি মাযহাব মানা বেদাত না, মাযহাব যদি দ্বীনের জন্য হয় বেদাত হবে না, কিন্তু এটাকে যদি দ্বীন বানাই নেওয়া হয় তাহলে বেদাত। মাযহাব গুলো আইমা ইকরাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আউযাঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাসান রাহিমাহুল্লাহ, আরো যত আইমা কেরাম এই মাযহাবগুলো গবেষণা করেছেন, ইস্তিহাদ করেছেন, তারা করেছেন দ্বীনের জন্য। তারা দ্বীনের জন্য করছেন, দ্বীনের জন্য যদি মাযহাব হয় এটা বেদাত না, এটা সুন্নাত। কিন্তু যদি হয় এটাই যদি দ্বীন হয়, মাযহাবটাই যদি দ্বীন হয় তখন এটা বেদাত। এই সূক্ষ্ম জিনিসটা অনেক ভাই বুঝতে পারে না, না বোঝার কারণে খালি মাযহাবের বিরোধিতা করে, কেউ কেউ না বুঝে আবার কেউ কেউ মাযহাবকে এমন শক্ত করে ধরছে দ্বীন বানায় ফেলছে। মাযহাবটা দ্বীনের জন্য, দ্বীনকে বোঝার জন্য, দ্বীনকে আমল করার জন্য, দ্বীন বোঝার জন্য, দ্বীন আমল করার জন্য যদি হয়, দ্বীনকে সহজভাবে জানার জন্য যদি হয়, এভাবে যদি গ্রহণ করি এটা বেদাত না। কিন্তু যদি মনে করি না এইটাই একমাত্র দ্বীন, এটার বাহিরে সহিহ হাদিস পাওয়া গেলেও যাওয়া যাবে না, তখন এটা বেদআত হয়ে যাবে। ইমামেরা সমস্ত আইম্মা ইকরাম উম্মতকে জাতিকে কঠোর ভাষা নির্দেশনা দিয়ে গেছেন, তারা আল্লাহর কাছে নাজাত পেয়েছেন, তারা এত সুন্দর ভাবে জাতিকে বুঝে দিয়ে গেছেন মাযহাব কি জিনিস, কিন্তু জাতি বুঝেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়্যাকুম ওয়াল তাওলা ফিদ্দীন, আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলার ব্যাপারে খুব সাবধান, আলাইকুম বিত্তাবাউস সুন্নাহ, সুন্নতের অনুসরণ করে দ্বীনের কথা বলবা, দ্বীন মানে ইত্তাবাউস সুন্নাহ, কার কথা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কথা। যে দ্বীন মানে হলো ইত্তাবাউস সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তাবাউই দ্বীন, আমি আবু হানিফা রহমতুল্লাহের ইত্তাবা দ্বীন না। খবরদার, দ্বীন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তাবা, তোমরা সুন্নতের ইত্তাবা করবা। আর একজন আসে প্রশ্ন করছে, ইয়া আবা হানিফা, যদি কোন জায়গায় দেখি আপনার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার খেলা, তখন কি করবো? এক জায়গায় দেখলাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই, আল্লাহ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কোনটা আমরা নিব? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন, উতরুকু কাওলি বিখবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা যদি পাও সহি সনদে প্রমাণিত হয় এটা আমার রাসূল বলছেন, আমার কথাগুলোকে ছুড়ে দূরে নিক্ষেপ করো, ফেলে দাও, আমার কথা রাসূলের কথার সামনে এক আনা দাম নাই, আমার কথা ফেলে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা গ্রহণ করো, আল্লাহ রাসূলের সামনে তোমার মাঝে আর আল্লাহ রাসূলের সামনে মাঝখানে কাউকে দাঁড় করাইও না, মাঝখানে যদি দাঁড় করাও আল্লাহ রাসূল তোমার থেকে আড়াল হয়ে যাবে। ধরেন আমি আর আপনি মাঝখানে, এখানে আর কিছু নাই, আপনি আমার দেখতেছেন আমি আপনারা দেখতেছি, কিন্তু মাঝখান দিয়ে একটা একজনের দাঁড় করাই রাখলাম, তাহলে আপনার থেকে আমার আড়াল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম আড়াল করা যাবে না, মাঝখানে একজনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আর আমার সামনে দাঁড় করে দেওয়া যাবে না, বরং আমার ডাইনে বামে রাখতে পারবো, সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আমি, মাঝখানে কেউ থাকবে না, মাঝখানে কিছু থাকবে না, আমি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব। তবে ইত্তেবা করতে গেলে অনেক জিনিস বোঝা লাগবে, কারণ আমি তো কোরআন হাদিসের পড়তেছি না, সব বুঝি না, তখন বুঝতে হলে কারো না কারো সহযোগিতা লাগবে না, যাদের থেকে সহযোগিতা নিব, এরা আমার ডান পাশে থাকবো বাম পাশে থাকবো, সামনে দেখতে পারবে না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমার ডান পাশে থাকবে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ডান পাশে থাকবো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থাকবো, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি থাকবে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থাকবে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি থাকবে, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি থাকবে, এরা সবাই আমার ডানে বামে থাকবে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ইত্তেবা করার জন্য এদের থেকে সহযোগিতা নিব, এদের থেকে বুঝবো কোরআনের একটা আয়াত, এদের থেকে বুঝে নিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এদের থেকে বুঝবো, কিন্তু এদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড় করাই দেওয়া যাবে না, যদি দাঁড় করাই দিই এটা ব্যাপার, কিন্তু তাদের থেকে দিন নেওয়া, তাদের থেকে দিন বোঝা, তাদের ইস্তেহাবকে অনুসরণ করা, এটা ব্যাপার। আমার কথা কি বুঝতে পারছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমরা যে কথাগুলো বলি এর মধ্যে ভুলও আছে শুদ্ধও আছে, ইমাম সাহাবীর কোন কথা ততক্ষণ গ্রহণ করিও না যতক্ষণ ইমাম সাহাবী কোন জায়গা থেকে কথাটা বলছে, এটা যতক্ষণ না বুঝবা ওই দলিলের অনুসরণ করবা, ইমাম সাহাবীর ব্যক্তি অনুসরণ করিও না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি খবরদার, লা তুকাল্লিদু মা লাকা ওয়ালা সাহাবী ওয়ালা আওযাঈ, খবরদার ইমাম মালিক ইমাম শাফি ইমাম আবজাই কারো তাকলিদ করিও না, কারো অন্ধ অনুসরণ, ব্যক্তির অন্ধ অনুসরণ করিও না, বরং অনুসরণ করবা তারা যেখান থেকে নিয়েছেন সেখান থেকে, অর্থাৎ ওয়াকুলু হাইসুমা ক্বালু, তারা যেখান থেকে বলছেন তুমি সেখান থেকে বলো, অর্থাৎ তারা যেই দলিল কোরআন সুন্নাহ যে দলিল থেকে বলছে তুমি দলিল অনুসরণ করো, ব্যক্তি অনুসরণ করিও না। এটা আমার ভাইয়েরা আমল করে না, তাহলে বেদাত হতে হলে প্রথম কথা কি, বলে গেছেন নতুন হয়েছে না, পুরাতন হইলে এটা বেদাত হবে না, নতুন হইলে এটা বেদাত। দুই নম্বর হলো দিন, এটা দিনের ভিতরে হইতে হবে, দিনের জন্য হইলে এটা বেদাত হবে না। দিনের জন্য যদি হয় বেদাত হবে না, এটা দিনের ভিতরে হইলে বেদাত হবে। যেমন এই মাইক, কেউ কেউ বলতে পারেন এই মাইকটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে ছিল না, তাহলে এটাও তো বেদাত। কি বল, আমরা যে হজে যাই বিমানে করে, এই বিমান শত নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে ছিল না, তাহলে তো এই বিমানে যাওয়াটাও বেদাত। কি বল, নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে যে কোরআনে কারিম ছিল, এই কোরআনে কারিমের ভিতরে জবর জের পেশ নোক্তা এগুলো ছিল না, তাহলে তো এইটা এই কোরআন বড় বেদাত। বর্তমান যে কোরআন, এই কোরআনের ভিতরে যে জবর পেশ আছে, হরকত আছে, সব আছে, আছে না? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগের কোরআনে কিন্তু যে জবর পেশ নোক্তা ছিল না, তাহলে তো এই কোরআনও বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ নামে কোন হাদিসের কিতাব ছিল না, তাহলে তো এগুলো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে এরকম মাদ্রাসা নামে যে প্রতিষ্ঠান আমরা দেখি, এরকম মাদ্রাসাও ছিল না, তাহলে তো মাদ্রাসাও বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে মসজিদের ভিতরে টাইল ছিল না, ফ্যান ছিল না, এসি ছিল না, তাহলে তো এগুলো বেদাত। কি বল, তাহলে তো চারিদিকে খালি বেদাত আর বেদাত। আপনি বেদাত আর সুন্নত বাছাই করবেন কেমনে? যারা বেদাত উঠতে পছন্দ করে, যারা বেদাতকে অনুসরণ করে, তারা সাধারণ মানুষকে গোমরা করার জন্য এইভাবে কথাটা বলে। কোন অসুবিধা নাই, সবই তো বেদাত, বেদাত করলে কোন অসুবিধা নাই। অথচ বেদাত একটা সাংঘাতিক বিষয়, যে এই বিষয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, বেদাতের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, আর কয়েক কিছু না, ওইটা তেমন কোন বিষয় না, সবই তো বেদাত। এই যে যতগুলো জিনিসের কথা বললাম, এগুলা সবগুলা হলো দিনের জন্য, এগুলা দিনের ভিতরে না, এগুলা দিনের উপকরণ, এবাদতের উপকরণ, এবাদতের জন্য, দিনের জন্য, এগুলা দিনের ভিতরে না। নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে কোরআনে কারীমের জের জবর পেশ নোক্তা ছিল না, পরবর্তীতে এগুলা সংযুক্ত করা হয়েছে। এগুলা করার কারণ হলো কোরআনকে তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত সহজ হওয়ার জন্য, কোরআন বোঝা সহজ হওয়ার জন্য। কোরআনে কারীমের আয়াতের মধ্যে বাড়ানো হয় নাই, কমানো হয় নাই, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে যতটুকু, সাহাবায়ে কেরামের যুগে ততটুকু, আজ পর্যন্ত ততটুকু। কিন্তু কোরআন তেলাওয়াতের সুবিধার্থে এই হরকতগুলো, নুকতাগুলো লাগানো হয়েছে। কোরআন তেলাওয়াতের সুবিধার জন্য এলমে তাসবিহ নামক সাবজেক্ট করা হয়েছে, কোরআনে কারীমকে বোঝার জন্য নাহু নামে, সরফ নামে, আরবি গ্রামারের কত বালাগারাত মানতে কত রকমের সাবজেক্ট করা হয়েছে, এগুলো সব কোরআন বোঝার জন্য, কোরআন জানার জন্য। কিন্তু কোরআনের ভিতরে বাড়ানো হয় নাই, কমানো হয় নাই, দিনের ভিতরে বাড়ানো করা যাবে না, কমানো যাবে না, বাড়াইলেও বেদাত, কমাইলেও বেদাত। কিন্তু দিনের জন্য বাড়ানো যাবে, দিনের জন্য কমানো যাবে, দিনের জন্য নতুন নতুন জিনিস আবিষ্কার করা যাবে। মসজিদের ভিতরে এসি লাগানো যাবে, ফ্যান লাগানো যাবে, টাইলস লাগানো যাবে, কারণ এগুলো এবাদত না, এগুলো এবাদতের জন্য। কিন্তু এসি টাইলস ফ্যান এগুলো লাগাইলে আগে জুমার নামাজ 2 রাকাত, এখন জুমার নামাজ 4 রাকাত পড়া যাবে না। জুমার নামাজ কাঁচা মসজিদ থাকলে সেখানেও 2 রাকাত, এসি থাকলে, টাইলস থাকলে, ফ্যান থাকলে সেখানেও 2 রাকাত। এবাদতের ভিতরে, দিনের ভিতরে বাড়ানো কমানোর সুযোগ নাই। কিন্তু দিনের জন্য মাইক, এটা দিনের জন্য, সুতরাং এটা বেদাত না। বিমানে হজে যাই, এই বিমানে যাওয়াটা বেদাত না। কিন্তু বিমানে যাওয়ার পরে আল্লাহর ঘরের তাওয়াফ আগে হইতো 7 বার, এখন 8 বার করা যাবে না। সাফা মারওয়ার সাই আগে হইতো 7 বার, এখন 8 বার করা যাবে না। আগেও ছিল 7 বার, এখনো 7 বার, কেয়ামত পর্যন্ত 7 বার। কিন্তু নতুন নতুন যত বাহন বের হবে, প্রত্যেকটা বাহনে করে আমরা হজে যেতে পারি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ বেদাত বুঝতে হলে দু নম্বরে বুঝতে হবে যে আমি যে বিষয়টার কথা বলতেছি এটা দিনের ভিতরে নাকি দিনের বাহিরে, এটা দিনের জন্য না দিনের মধ্যে। দিনের মধ্যে হলে বেদাত হবে, দিনের জন্য হলে, দিনের উপকরণ হলে, এবাদতের উপকরণ হলে এটা বেদাত হবে না। তিন নম্বর বেদাত বুঝতে হলে আরেকটা জিনিস বুঝতে হবে, তিন নম্বরে বোঝা লাগবে বেদাতের কোন দলিল নাই, সুন্নতের দলিল থাকবে, সুন্নতের দলিল থাকবে, বেদাতের কোন দলিল। তাহলে কেউ যদি বলে বেদাত দলিল দেখাও, একজন আসে কয় হুজুর এই সাহেব আপনি যে কইলেন মিলাদ বেদাত দলিল দেখান, কোন কিতাবে পাইছেন, কোথায় পেয়েছেন, আপনি কোথা থেকে দেখাবেন? যদি এটার দলিলে থাকত তাহলে এটা আর বেদাত হইত না, এটা তো সুন্নতে হয়ে যাইত, এটার দলিল নাই এই জন্যই এটা বেদাত। সুতরাং যেটা বেদাত হবে এটার দলিল দেখানো লাগবে না, যেটা সুন্নত ওইটার এই দলিল দেখানো লাগবে। কেউ যদি কয় শোনেন এইভাবে করা এটা সুন্নত, তিনি দলিল দেখাবেন, যিনি বলবেন এটা বেদাত এইভাবে করা যাবে না তিনি কোনো দলিল দেখানো লাগবে না, বেদাতের কোন দলিল থাকবে না। এই জন্য কেউ যদি আপনাকে বলে বেদাত দলিল দেখাও, বুঝবেন যে এটা জন্মের জাহেল, এটা এখন বেদাত বোঝার মতো জ্ঞানের ভিতরে আসে নাই। শুনেন আমি একটা মজার গল্প বই এই ফাঁকে একদিন একজন বয়ান করতেছে, আমাদের দেশে মুনাজিরের জামান সৌদি আরব গেছে, সৌদি আরব না কুয়েতে গেছে, কুয়েতে এক মসজিদে বাগরিবে নামাজ পড়তে গেছে, দেখে ওই মসজিদে ইমাম সাহেব আজানের পরে ফরজ নামাজের আগে দুই রাকাত নামাজ পড়তেছে মাগরিবের সময়। ওই ইমাম সাহেবকে আমাদের বাংলাদেশের মুনাজিরের জামান জিজ্ঞাসা করতেছে আপনি দুই রাকাত নামাজ পড়লেন এটা কই পেয়েছেন, জিজ্ঞেস করছে কে বাংলাদেশের মুনাজিরের জামান, জিজ্ঞেস করছে কুয়েতের একজন ইমামকে, কুয়েতের ইমাম বললেন প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সলাত আছে, প্রত্যেক আজান একামতের মাঝখানে সলাত আছে, প্রত্যেক আজান একামতের মাঝখানে সলাত আছে, তবে সবার জন্য বাধ্যতামূলক না, যে পড়তে চায়। এই হাদিসটা শুনে দিছে, আবার শোনাই দিচ্ছে সল্লো কাবলাল মাগরিব, সল্লো কাবলাল মাগরিব, সল্লো কাবলাল মাগরিব, আমার উম্মত মাগরিবের আগে নামাজ পড়ো, মাগরিবের আগে নামাজ পড়ো, মাগরিবের আগে নামাজ পড়ো। আচ্ছা শোনাইতে পারার পরে এবার বাংলাদেশের মুনাজিরের জামান তিনি শোনাই দিলেন, শুনেন হাদিস আরো আছে কিন্তু কি আছে, বাইনা করলে আজানাইনে সলাত, বাইনা করলে আজানাইনে সলাত, বাইনা করলে আজানাইনে সলাত ইল্লাল মাগরিব। বাংলাদেশ থেকে কত বড় মুনাজিরের জামান চলে আসছে আমাকে একেবারে শক্ত দলিল শুনাই দিছে, ভয় পেয়ে গেছে না, কথা কয় না ভয়ে, মানে বাংলাদেশ কি আরব দেশের ইমাম হয়েছি, হাদিস জানি না, বাংলাদেশের আলেম আসে আমার হাদিস শিখিয়ে দিচ্ছে। ওই দেখেন আমাদের বাংলাদেশ থেকে যাই আরবের আলমকে হাদিস শিখিয়ে দিচ্ছে, আমি শুনি কই আল্লাহ আকবার, পাগল যদি বুঝে আমি পাগল, সে আর পাগল থাকে না, পাগল মনে করে উনি জাতিসংঘের মহাসচিব, পাগল নিজ দায়িত্বে রাস্তায় ট্রাফিকের কাজ করে, কত কিছু করতেছে, সে নিজেকে বিভিন্ন কিছু পাইতেছে। যখন ওই কুয়েতের ইমাম সাহেবের ইমাম সাহেব দলিল দিছে সহি হাদিস দিয়ে, ইমাম সাহেবের ওই সহি হাদিসের মোকাবেলায় আমাদের দেশের মুনাজিরের জামান দলিল দিয়ে দিচ্ছেন দই হাদিস দিয়ে, বাংলাদেশের মুনাজির দলিল দিছে কি দিয়ে, দই হাদিস দিয়ে। ওই ইমাম সাহেব শুনি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কার লগে কথা কই, আমি বললাম সহি হাদিস, আমার দলিল দিয়ে তো ইবাদত দি, তখন তিনি কি করলেন, ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যদি কেউ আপনার কাছে বেদাতের দলিল চায়, এই নিয়ে এটা যে বেদাত দলিল দেখাও, কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, বুঝবেন যে এটার সাথে কথা বলি আল্লাহ নাই, বলে আসসালামু আলাইকুম। কারণ এটা কত নম্বর জাহেল বোঝা গেছে, কারণ বেদাতের কোন দলিল। আমি সবসময় একটা উদাহরণ দিয়ে বলি যে এখানে সুন্দর একটা বাড়ি, আমি এখানে ঘোষণা দিলাম, আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা শোনেন, এই যে সুন্দর বাড়িটা দেখছেন, বাড়ি এটা কিন্তু আমার না, বাড়ি এটা আমার না। এখন আপনারা বললেন যে সাহেব আপনি যে বললেন বাড়ি এটা আপনার না, এটা দলিল দেখান, কবলা দেখান, খতিয়ান দেখান, কোন সিএস, কোন দলিল, কোন খতিয়ানের মূলে আপনি বাড়ি এটার মালিক না, দেখা যাক। আমার কাছে কিছু আছে দেখাইতে পারবো, দেখাইতে যদি পাইতাম বাড়িটার মালিক তো আমি হইতাম, আমার কাছে কিছুই নাই, খতিয়ানও নাই, কবলাও নাই, দলিল নাই, প্রশ্ন নাই, কিচ্ছু নাই। এই জন্য আমি বলছি যে ভাই শুনেন, বাড়িটা কিন্তু আমার না, কিন্তু বাংলাদেশে এত জাহালত বিস্তার লাভ করছে, বাড়িটা আপনার না করলে কত দলিল দেখাচ্ছে আসা নাই, দেখুন বিভিন্ন জায়গায় দেখবেন, আপনি যখনই করবেন যে ভাই এটা বেদাত, এটা কই পেয়েছ, দলিল দেখো কোথায় পেয়েছ, বেদাত হওয়ার জন্য দলিল দেখানো লাগে। যদি এটা সুন্নত হয় আপনি দলিল দেখাইবেন যে দেখেন এটা আল্লাহ রাসূলের সুন্নত, এটা বেদাত না, এই যে স্পষ্ট আল্লাহ রাসূল করছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা করছেন, তাহলে এটা বেদাত হবে কেন, এটা সুন্নত, দলিল আছে। কিন্তু দলিল উনি দেখাবে না, আপনি যদি বেদাত কর করবে যে এই বিয়ে এটা কই পেয়েছ, দলিল দেখাও, তাহলে বুঝতে হবে যে যেটা বেদাত এটা কোন দলিল নাই। সাত নম্বরে বেদাত বুঝতে হবে, একই জিনিস একই কাজ কোন জায়গায় করা সুন্নাত, আবার আরেক জায়গায় করলে এটা হয় বেদাত। যদি বলতে বিয়ে এটা অমুক জায়গায় করছি না, ওখানে অসুবিধা হয় নাই, এখানে অসুবিধা হবে না। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়া, আজান দিলেন, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া কি সুন্নাত, কিন্তু ঈদের নামাজ যখন পড়ি, ঈদের নামাজে কোন আজান দিই না, দুই ঈদের নামাজে কোন আজান, জানাজার নামাজে এখন দিলে অসুবিধা, আল্লাহ রসুলকে নিষেধ করছে খবরদার ঈদের নামাজে কোন আজান দিতে পারবে না, জানাজায় কোন আজান দিতে পারবে না, এরকম নিষেধ করছে, নিষেধ অনেক। এখন পাঁচ ওয়াক্তে দি, আজান তো ভালো কাজ, আজানে গুনাহ হয় না, আজানে খালি ফজিলত হয়, আজানে অনেক লাভ, অনেক উপকার, অনেক সওয়াব, তাহলে ঈদের নামাজে আজান দি কোন অসুবিধা হবে কি, কথা বলেন কেন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জীবনে অসংখ্যবার ঈদের নামাজ পড়েছেন, জানাজার নামাজ পড়েছেন, এগুলার মধ্যে আজান দেন নাই, আজানের কোন নির্দেশও দেন নাই, যুগে যুগে কখনো আজান দেওয়াও হয় নাই, আজানের নির্দেশও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তাহলে এখানে আমি যদি আজান দিই তাহলে আজান দেওয়া সওয়াব হবে না গুনাহ হবে, গুনাহ হবে, আজান দেওয়ার দ্বারা বেদাত হবে এবং গুনাহ হবে। তাহলে একই আমল একই কাজ, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দিচ্ছেন, সওয়াব হয়েছে, সুন্নত হয়েছে, ইবাদত হয়েছে, যখন আপনি ঈদের নামাজে লাগাই দিলেন, জানাজার নামাজে লাগাই দিলেন, তখন হয়ে গেছে কি বেদাত। তাহলে দোয়া করা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু কোন জায়গায় যদি হাত তুলে সম্মিলিত দোয়া করেন এটা ইবাদত, আবার আরেক জায়গায় যদি করেন এটা গুনার কাজ। অনেক লোক মিয়া দোয়া করলেও গুনাহ হয় নাই, দোয়া করলেও গুনাহ, দোয়া করিও জাহান্নামে যাওয়া লাগবে, কারণ দোয়া যদি সুন্নত পদ্ধতিতে না হয় ওই দোয়া করার দ্বারা গুনাহ হবে। কারণ আজান তো ভালো কাজ, তাই বলে আপনি সব নামাজে আজান দিতে পারেন না, দোয়াও ভালো কাজ, দোয়াও গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে দোয়া করতে বলতেন সেখানে সেভাবে করবেন। ঠিক, এর থেকে এলোমেলো করবেন সুন্নাত না হয় বেদাত হয়ে যাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, এটাকে তারায় পড়বেন না বসে পড়বেন না শুয়ে পড়বেন, বলেন দেখি বসে। দরুদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, দরুদ আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, আল্লাহর জিকির দাঁড়ায় দাঁড়ায়ও করবা, বসে বসেও করবা, শুয়ে শুয়েও করবা। তাহলে দরুদ দাঁড়ায় দাঁড়ায়ও পড়া যাবে, বসে বসেও পড়া যাবে, শুয়ে শুয়েও পড়া যাবে, যাবে না? তবে খেয়াল রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই অবস্থায় দরুদ শিখাইছেন সেখানে সেই অবস্থা করতে হবে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন বসে বসে, সেখানে দাঁড়ানো যাবে না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি শিখাইছেন দাঁড়ায় দাঁড়ায়, সেখানে বসা যাবে না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন শুয়ে শুয়ে, সেখানে দাঁড়ানো যাবে না। এটা খেয়াল রাখতে হবে। যদি এটা এলোমেলো করেন তখন আর সুন্নাত থাকবে না, হয়ে যাবে কি? যেমন নামাজের মধ্যে শেষ বৈঠকে বসছেন, শেষ বৈঠকে বসার পরে কি করবেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম দিতে হবে। আপনি চিন্তা করলেন আমি আল্লাহর নবীকে সালাম দিব, এইভাবে বসে বসে সালাম দিলে কত বড় বেয়াদবি। আরে নবীকে সালাম দিব আবার বসে বসে দিব, বেয়াদবি না? কি বলেন? আমি দাঁড়াই গেলাম আত্তাহিয়াতুল মধ্যে শেষ বৈঠকে বসে বসে পড়ছি, আত্তাহিয়াতুল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত এই পর্যন্ত বসে বসে পড়ছি, এরপর আমার নবীকে সালাম দিব আবার বসে বসে দিব, কত বড় বেয়াদবি। লাভ করে দাঁড়াই গেছি, দাঁড়াই বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামটা সুন্দর করে দিয়েছি, দাঁড়ায় দাঁড়ায় দিয়ে এরপর বসে গেছি আবার। এরপর আত্তাহিয়াতু পুরাটা পড়ছি, এরপর আবার আমার নবীকে দরুদ পড়ব, দরুদ কেমনে বসে বসে পড়ি, আবার দাঁড়াই গেলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আবার চুমাও দিলাম, দাঁড়ায় দাঁড়ায় মহব্বতের সাথে দরুদটাও পড়লাম, পড়ার পরে আবার বসলাম, বসে দোয়ায়ে মাসুরা পড়লাম আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, দোয়ায়ে মাসুরা পড়লাম, পরে সালাম ফিরে গেছি। নামাজ হয়েছে না? কেন হয় নাই? আমি খারাপ কিছু করছি? আমার নবীর মহব্বত করছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসছি, মহব্বত করছি, মিয়াদি দ্বারা একটু সম্মান করছি, আমি খারাপ কিছু করছি? এই যে তারাই সম্মান করছি, নবী সাল্লাল্লাহু সম্মান জানাতে চাই, আমও গেছে সালাম, ইমানও গেছে, আমলও গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন এখানে বসে বসে সালাম দিতে হবে, এখানে বসে বসে দরুদ পড়তে হবে। আল্লাহ নির্দেশের লঙ্ঘন করে ফেলছেন, দাঁড়াই গেছেন, বেশি মহব্বত করতে যায়, মহব্বত অতিরঞ্জন করতে যায়, ইমানও শেষ। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন বসে বসে, এখানে দরুদ পড়তে হবে, সালাম দিতে হবে, কিভাবে? আচ্ছা, ইমাম সাহেব মিম্বারে খুতবা দিতে দাঁড়াইছেন, খুতবার মধ্যেও দরুদ পড়তে হয়, খুতবার মধ্যে দরুদ পড়া লাগে না? এখানে ইমাম সাহেব কয় নামাজের মধ্যে বসে বসে পড়ি, খুতবার মধ্যে কেন দাঁড়ায় দাঁড়ায় পড়বো? ইমাম সাহেব দরুদ পড়ার সময় মাঝখান দিয়ে বসে গেছে, ইমাম সাহেবের খুতবা হবে না, সুন্নতের খেলাফ, বেদাত হয়ে যাবে। তাহলে এখানে দাঁড়া দাঁড়ায় পড়তে হবে দরুদ। বিছানার মধ্যে শুইতে গেছি, ঘুমাইতে গেছি, ঘুমের জিকির গুলার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি করে দরুদ পড়তে পড়তে ঘুমানো, এটাও আল্লাহর জিকির। এখন কইতেছেন আহারে শুয়ে শুয়ে কেমনে দরুদ পড়ি, কত বড় বেয়াদবি। আপনি সারালে দাঁড়া দাঁড়ায় দরুদ পড়তেছেন, তা আপনার ঘুমানো হবে না সারালে, কি বলেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যেখানে বসে পড়ার সেখানে বসতে হবে, যেখানে দাঁড়ানোর সেখানে দাঁড়াইতে হবে, যেখানে শুয়ে পড়ার সেখানে শুয়ে পড়তে হবে। তাহলে একই ইবাদত, এক এক জায়গায় এক এক রকম এই পদ্ধতি খেলা বলে এটা তখন আর সুন্নত থাকে না, হয়ে যায় কি? তাহলে কোন জায়গায় একই জিনিস করার নাম সুন্নত, কোন জায়গায় না করার নাম সুন্নত। ওয়াজ মাহফিলের শেষে একটা লম্বা আধা ঘন্টা যদি মুনাজাত করা যায় ভালো লাগে না? ভালো লাগে, খুবই ভালো লাগে আমার কাছে, কিন্তু ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে। একটু কান দিঘা দিই আপনাদেরকে লই চোখের পানি পেলে দোয়া করলাম, সুন্দর জিনিস না, খারাপের কি আছে? এই দোয়াটা করলে আপনারাও এত খুশি হইবেন যে ঢাকা থেকে এক হুজুর আইছে এত সুন্দর এক দোয়া করছে রে ভাই, চোখের পানি সব পালাই দিছে একেবারে, সবারে কান নাই বাসায় ফিরছে, হুজুরের ডিমান্ড বেড়ে যাবে এলাকায়, ওই হুজুরের আনো দেখবেন যে হুজুরের এক ওয়াজের পরে আরো 15 ওয়াজ 20 ওয়াজ সুবিধা না? আমার অনেক লাভ, অনেক সুবিধা, কিন্তু করা যাবে কি যাবে না? কেন যাবে না? অসুবিধা কি? দোয়া করলে অসুবিধা আছে? আছে, দোয়া করিও জাহান্নামে যাওয়া লাগবে, দোয়া অসুবিধা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে পৃথিবীতে এসেছেন দুনিয়ার মানুষকে ওয়াজ করার জন্য, আমার আপনার এই ওয়াজ করা ফরজ না, ফরজ একটা ভাই ফরজে আইন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওয়াজ করাটা ছিল ফরজে আইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্বটা পালন করবেন এই ওয়াজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অসংখ্যবার অগণিতবার ওয়াজ করছেন, কিন্তু ওয়াজের শেষে সব সাহাবীদেরকে নিয়ে দুইখানা হাত মোবারক তুলে তুলে চোখের পানি ফেলে ফেলে দোয়া করেন নাই, একটা শহীদ দূরের কথা দৈব নাই, জালহাদি চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ শেষ করতেন তখন যেই দোয়া করতেন সেটা ছিল কি? سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। কিয়ামত পর্যন্ত এই দোয়া করতে করতে ওয়াজ মাহফিল শেষ করা সুন্নত। এই পদ্ধতির বাহিরে যত মজাদার, যত চমৎকার, যত সুন্দর, যত চোখের পানি ফেলে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হোক না কেন, এটা বেদাত। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের বাহিরে গেলে তো বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি কোনদিন হাত তুলে দোয়া করেন নাই? করছেন, যেখানে করছেন সেখানে করেন, সেখানে সুন্নত। কিন্তু এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি করছেন বলে সব জায়গায় লাগাই দিবেন এটা সুন্নত না। নবী সাল্লাল্লাহু আলাইহি একবার দাঁড়ায় প্রস্রাব করছেন, করছেন না? এটা কি সবসময় দাঁড়ায় করা সুন্নত না? এটাও সুন্নত, তবে সবসময় সুন্নত না। এটা কোন সময়ের সুন্নত? যখন আপনি অসুস্থ বসতে পারেন না তখন প্রস্রাব করা লাগবে না, তাকে প্রস্রাব ছাড়া থাকতে পারবে, তখন আপনি বাধ্য, আপনার কিছু করার নাই, দাঁড়ায় করতে হবে। অথবা এমন জায়গায় গেছেন বসার কোন পরিস্থিতি নাই, বসলে কাপড় চোপড় সব নষ্ট হয়ে যাবে, আপনি ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়কার নবী, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সুন্নত শিখেছেন। কিন্তু একদিন করছেন বলে মিয়া আল্লাহ রাসূল দাঁড়ায় করছে এটা সুস্পষ্ট দলিল আছে, আমি সবসময় করি, করা যাবে না, কারণ এটা সময় বুঝতে হবে কোন সময় করেছেন, কোন সময়ের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দোয়া করছেন এবং সেটাকে শ্রেষ্ঠ দোয়া বলছেন। আরাফার মাদানের দোয়া কি? শ্রেষ্ঠ দোয়া। এখন তো ফ্রি পড়ে দিচ্ছে আরাফাতের ময়দান, কি বলেন? আরাফাতের কিচ্ছু নাই, খালি পড়ে দিচ্ছে। যেদিন আমরা হজে যাই সেদিন বসার জায়গা পাই না, শোয়ার জায়গা পাই না, একটু টয়লেটে পর্যন্ত যেতে পারি না, টয়লেটে 10 জন 20 জন বিশাল লাইন, কি বলেন? এখন সব ফ্রি পড়ে দিচ্ছে একবার আরাফাতের ময়দান। এখন আমরা শরীয়তপুরে সবাই মিলে বললাম মিয়া ওই সময় এত কষ্ট করার দরকার কি? এখন সবাই চলেন আরাফাতের ময়দানে যায় একটা দম পাবো না, তার 2 ঘন্টার মোনাজাত করে আসে, করা যাবে না? বললে স্বভাব হবে যদি বলেন তুমি আল্লাহ রসুল এই ময়দানে দোয়া করছে দলিল আছে, আল্লাহ রসুল দোয়া করছে দলিল আছে না? আল্লাহ রসুল যেই দিন যেই সময় করছেন ওই সময়টাই কেয়ামত পর্যন্ত সুন্নত। অন্য সময় চাই দোয়া করবেন আর পাতার ময়দানে বসে বসে, এটা কি হবে? এই জন্য এই সূত্র মনে রাখতে হবে যে একই ইবাদত এক সময় করা সুন্নত, আর এক সময় করা বেদাত। এক সময়ের দলিল সব সময়ের জন্য প্রযোজ্য নয়, জীবনের সব ক্ষেত্রে স্থান অনুপাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের এত্তাবা করতে হবে। তাহলে আমরা সুন্নত আর বেদাত মোটামুটি বুঝছি, এবার আসেন সুন্নত করলে লাভটা কি, বেদাত অনুযায়ী করলে ক্ষতি নেই। সুন্নত অনুযায়ী আমল করলে, সুন্নতের এত্তাবা করলে 1 নম্বর লাভ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ, এক নম্বর লাভ হলো আমি আল্লাহকে মহব্বত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করবে। এটার মধ্যস্থতাকারী হবে কি? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন। যার ভিতরে সুন্নত যত বেশি আল্লাহ পাক তাকে তত বেশি ভালোবাসেন। যার ভিতরে সুন্নত যত বেশি হবে, সুন্নত রং দিয়ে যে যত সাজাইতে পারবে তাকে আল্লাহ পাক তত বেশি ভালোবাসবেন। আল্লাহ পাকের ওয়াদা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বা করলে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে। আল্লাহ যদি আমারে ভালোবাসে আর দুনিয়ার কারো কিছু দরকার আছে যে আমার আল্লাহ যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি আমার রব, তিনি আমাকে মহব্বত করে। আল্লাহ যার মালিক, যার রব, যার খালেক তাকে মহব্বত করে তার জমিনে আর কিছু দরকার নেই। তাহলে আল্লাহর মহব্বত পাইতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে কি লাগবে? যত বেশি আল্লাহর মহব্বত তত বেশি, যার কাছে সুন্নত যত বেশি তিনি তত বড় আল্লাহর। এখানে আমরা যারা আছি আল্লাহর নবী কয়জন আছেন? আল্লাহর নবী আছেন কেউ? সবাই এই জায়গায় আল্লাহর অলি পাওয়া গেছে। সেখানে একজন না একজন আল্লাহর অলি নাই, কেউ যদি না থাকে আল্লাহ একজনের বানাই। আমি বললাম যে এত বড় জালিয়াতি, এত বড় মিথ্যা কথা আল্লাহর ব্যাপারে। আল্লাহ কি থাকা পড়ছে এখানে 40 জনের একজনের বানাই নেওয়া? 40 লক্ষ যদি থাকে এগুলো যদি শেরেককারী হয়, তাওহীদবাদী না হয়, আল্লাহ পাক একজনেরও ওলি বানাবে। খালি 40 জন না, 40 লক্ষ লোক এক জায়গায় একত্রিত হয়েছে কিন্তু তাওহীদবাদী একজনও নাই, সবগুলো শেরেককারী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একজনেরও আল্লাহ পাক ওলি বানাবেন না। আরেক জায়গায় 5 জন একত্রিত হয়েছে, 500 জন তাওহীদবাদী, 500 জনই আল্লাহর ওলি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন মক্কী যুগে অনেক সময় 2 জন 3 জন 4 জন এক জায়গায় একত্রিত হয়েছে, ওই 3-4 জনই আল্লাহর ওলি। আর মুশরিকেরা এক এক মিটিং এ হাজার হাজার একত্রিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কতবার মিটিং হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করার ব্যাপারে, তার দাওয়াত বন্ধ করার ব্যাপারে এক এক মিটিং এ হাজার হাজার মানুষ হয়েছে, এখানে একজন আল্লাহর ওলি না। এগুলো আল্লাহর ব্যাপারে জালিয়াতি কথা, মিথ্যা কথা। আল্লাহ পাক কেন ওলি বানাই দিবে? ইমানদার হলে সবাই আল্লাহর ওলি। আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, আল্লাহ পাক সকল ইমানদার ওয়ালি, সকল ইমানদারের বন্ধু। তাহলে আমরা সবাই আল্লাহর সাথে বন্ধুত্ব আছে, তবে বন্ধুত্ব কারো একটু বেশি থাকে, কারো একটু কম থাকে। এই বেশি কমতা নির্ণয়ের মাধ্যম হলো একটা রায় সুন্নাহ। যিনি যত বেশি সুন্নতের অনুসরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার মহব্বত তত বেশি, বন্ধুত্ব তত বেশি। এটা আল্লাহর ওয়াদা, ইউহিব্বুকুম আল্লাহ। 2 নম্বর লাভ, সুন্নতের অনুসরণ করলে ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, গুনাহ মাফ দরকার সুন্নতের অনুসরণ, সুন্নতের ইত্তেবা, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে যদি কারো গুনাহ না থাকে তার কোনো ভয় নাই, ভয়টা তো আমাদের গুনার জন্য। কে বলে অপরকে ভয় পাই, শাসককে ভয় পাই, কিয়ামতকে ভয় পাই? মূল কারণ হচ্ছে আমরা গুনাগার, আমাদের জীবনটা গুনার ভরপুর, আগা গোড়া গুনা আর গুনা গুনা আর গুনা। ভয় করি আহারে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদের ধরে গুনাগুলোর জন্য আমার কি হবে? আল্লাহ যদি কয়ে শোনো তোমার সমস্ত গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম, কিয়ামতের মধ্যে আর কোনো ভয় আছে? এই গুনা মুক্ত হওয়ার, গুনা মাফ হওয়ার একমাত্র বড় মাধ্যম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের আত্তাবা করে। তিন নম্বর উপকার সুন্নতের আত্তাবা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্না ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে চলে যাবে, শুধু তারা যাবে না যারা আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আপনাকে অস্বীকার করে আবার আপনার উম্মত এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে লোক আমার সুন্নতের অনুসরণ করে আমাকে মেনে চলে এই লোকগুলো আমার সাথে জান্নাতে চলে যাবে। যে লোক আমার কথা শুনে না, আমার সুন্নতের অনুসরণ করে না, আমার আকীদার সাথে তার আকীদাটা মিলায় না, আমার আমলের সাথে তার আমলটা মিলায় না, আমার আখলাকের সাথে তার আখলাকটা মিলায় না, এই মানুষটা হলো নাফরমান, এই লোকটাই হলো আমাকে অস্বীকারকারী, জান্নাতে যাবে না। তাহলে সুন্নতের অনুসরণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি এর সাথে জান্নাতে যাওয়া যাবে। সুন্নতের অনুসরণ করলে ওহির এত্তেবা করা হয়, ওহির অনুসরণ করা হয়। সুন্নতের আরো অনেক উপকার, বেদাত করলে মারাত্মক ক্ষতিগুলোর মধ্যে থেকে এক নম্বর ক্ষতি হল আকীদার মধ্যে যদি বেদাত থাকে ওই আকীদার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। বেদাতি আকীদার কারণে জান্নাত পাওয়া যাবে না, স্থায়ী জাহান্নামী হয়ে যাবে, কারণ তার আকীদার সমস্যা, ইমানের সমস্যা, ইমানে চলে গেছে তার, নতুন নতুন আকীদা বিশ্বাসের কারণে। তার আকীদার ভিতরে যদি শিরকি আকীদা থাকে, কুফরি আকীদা থাকে, নেফাকি আকীদা থাকে, তাহলে তার জান্নাত হারাম হয়ে যায়। তার আমলের মধ্যে যদি বেদাত থাকে ওই আমলগুলো সব বাতিল হয়ে যায়, সব বরবাদ হয়ে যায়। আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এমন আমল কেউ করলো যে আমল আমি নবী করতে বলি নাই, আমার সাহাবীরা করতে বলে নাই, আমরা করি নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। তাহলে বেদাতি পদ্ধতিতে যত আমলে করি বস্তায় বস্তায় কাকে কাকে আমল করছি, কিন্তু কেয়ামতের বাজারে যাই দেখবো কিচ্ছু নেই। মাঠে গেছেন মাছ ধরতে, ডুলা নিয়ে গেছেন, ডুলা ছিলেন তো ডুলা নিয়ে গেছেন বড় করে, যে বিলের থেকে মাছ ধরবেন আর ডুলায় ঢুকাইবেন, ধরবেন আর ঢুকাইবেন, সারা রাত ধরছে না ঢুকেছেন, কিন্তু ডুলার নিচে দিয়ে বান্ধা নিচে দিয়ে কিছু নাই, যা ঢুকেছেন সব পড়ে গেছে, সব চলে গেছে, সব চলে গেছে, সকালে থেকে কিছুই নাই। বেদান্ত হইলে এইরকম, বেদান্তে আমল করবেন, সারা জীবন আমল করবেন, কেমন বাজানে যাই দেখবেন কিছু নেই। তিন নম্বর ক্ষতি, নবী সরকারের সাবাব পাওয়া যাবে না, সুপারিশ পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় থাকবেন, কিছু লোক দৌড়ায় দৌড়ায় এদিকে আসতে থাকবে, ফেরেশতারা বাধা দেবে, আসা যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দূর থেকে বলবেন হাউলাই উম্মতি, এরা তো আমার উম্মত, এরা আমার উম্মত, এদেরকে আসতে দাও, এদেরকে ছাড়ি দাও, এরা আসুক একটু, হাউজে কাউসারের পানি পান করে দিই এদেরকে একটু, কারণ যে একবার এক গ্লাস এক ডোক খাইতে পারবে, লা ইয়াশরাবু, একবার খাবার পর লা ইয়াসমাউ আবাদা, একবার খাবার পরে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। কিন্তু ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি তো জানেন না এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া দিনের মধ্যে আকীদার মধ্যে আমলের মধ্যে নতুন নতুন বেদাত ঢুকাইছে, এরা নতুন নতুন বেদাত আবিষ্কার করছে, এই জন্য এরা আজকে আপনার হাউসে কাউসারের পানিও পাবে না, জান্নাতও পাবে না। তাহলে বোঝা গেল বেদাত মারাত্মক ক্ষতিকর, সুন্নত অনুযায়ী আমল করলে উপকার, বেদাত অনুযায়ী করলে সব বাদে সব ক্ষতিকর। সর্বশেষ আসি আমরা কিছু বেদাতের দৃষ্টান্ত, যেগুলো আমাদের সমাজে বহুল প্রচলিত বেদাত। এক নম্বরে আসেন আকীদার বেদাত, এক নম্বরে কি বেদাত, আকীদার বেদাত। যেই আকীদা যেই বিশ্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এরকম নতুন নতুন আকীদা নতুন নতুন বিশ্বাস, এগুলোর নাম বেদাতি আকীদা। যেমন এক নম্বরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে ঢুকে যায়, বান্দা আল্লাহর ভিতরে ঢুকে যায়, এই আকীদা বেদাতি আকীদা। মনসুর আল্লাহর ভিতরে নাকি আল্লাহ ঢুকছে, আল্লাহর ভিতরে মনসুর আল্লাহ ঢুকছে, ফেরাউন আল্লাহ দাবি করি নাকি আল্লাহ কাফের হয়ে গেছে, মনসুর আল্লাহ নাকি আল্লাহ দাবি করি, আনাল হক দাবি করি, কি হয়ে গেছে আল্লাহ বলি হয়ে গেছে। এই আকীদা বেলাফি আকীদা, একদিন দেখে মনসুর আল্লাহ তো নাই জেল খাটাও নাই, আরেকদিন দেখে মনসুর আল্লাহ তো আছে জেল খানাও আছে। জিজ্ঞেস করবে ওইটা কি ব্যাপার, তোমার ওই দিন দেখলাম মনসুর আল্লাহ তো নাই জেল খানাও নাই, আজকে দেখে সব আছে, ওই দিন আমি আবার আল্লাহর বাড়ি চলে গেছি, আজকে আল্লাহ স্বয়ং আমার বাড়ি চলে আসছে। এই আকীদা বেদাতী আকীদা, এই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ছিল। কালবুল মুমিনে আসুল্লাহ, মুমিনের কলবে আল্লাহ ঢুকে যায় আল্লাহর আশ্রয়, এটা বেদাতী আকীদা। মুমিনের কলবে আল্লাহ থাকে না, আল্লাহর আশ্রয় মুমিনের কলব না, আল্লাহর আশ্রয় আলাদা আছে। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহর আশ্রয় জুল আরশিল মাজিদ, আল্লাহর আশ্রয় সিফাত হলো মাজিদ, সে মাজিদ মহাসম্মানিত আরশের মালিক, রব্বুল আরশিল আযীম, আল্লাহর আরশ হলো আযীম, আল্লাহর আরশ হলো মাজিদ, আল্লাহর আরশ এখানে কলবের ভিতরে না। এজন্য যেই আকীদাকে বিশ্বাস করে মুমিনের কলবে আল্লাহ, এটা হলো বেদাতী আকীদা। কেউ যদি বিশ্বাস করে আহাদ আর আহমদের মধ্যে কোনো পার্থক্য করে, খালি একটা মিমের পর্দা, আহাদের মধ্যে তিন অক্ষর, আহমদের মধ্যে চার অক্ষর, বেশি কি একটা মিম, তো মিমের পর্দা উঠে গেলে আহাদ আর আহমদ এক হয়ে যায়। এই আকীদা বেদাতী আকীদা। অনেকে হালাল জিনিসকে হালাল মনে করার আকীদা সমাজে খুঁজে পাওয়া যায়, যেমন গান বাজনা হারাম, এই ব্যাপারে যুগে যুগে কোন ওলামায়ে কেরামের দ্বিমত ছিল না। কোরআনে কারিমের আয়াত নাযিল হয়েছে স্বয়ং গান বাজনা হারাম করে, সূরা লোকমান ৬ নম্বর আয়াত, আরো অসংখ্য আয়াতে এই গান বাজনা হারামের ব্যাপারে দলিল আছে, অসংখ্য হাদিস দ্বারা দলিল পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার আওয়াজ শুনলে কানে আঙ্গুল দিয়ে রাখতেন। তাহলে এই গান বাজনাকে হালাল মনে করা, এটা বেদাতী আকীদা, হারামকে হালাল বানানোর আকীদা। এইরকম অসংখ্য সমাজে দেখা যায় এইরকম বেদাতী আকীদা, নতুন নতুন আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, এইটা সাহাবাই কেরাম জীবনে একবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন না, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কি দিবেন জিজ্ঞাসা করছে কোন সাহাবী? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা জিজ্ঞাসা করছেন, আল্লাহ কি দিবেন, আমাদেরকে আল্লাহ মানে দিবেন, আপনারা কি দিবেন জিজ্ঞাসা করছে। কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত তালাওয়াত করে দেখেন, এক জায়গায় আল্লাহ বলেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিবেন, বলছেন এরকম একটা আয়াত পাবেন যে আমি আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুক জিনিস দিয়ে বানাইছি, এরকম কোন আয়াত আছে? কারণ কি না থাকার কারণ কি? কারণ হলো আল্লাহ আল্লাহ মানুষ বানিয়েছেন কি দিয়ে, কথা কোরআনে অনেক অসংখ্য বার বলছেন। আর নবী সরকারকে আল্লাহ পরিচয় করে দিচ্ছেন, তিনি একজন মানুষ, তিনি জিনও না ফেরেশতাও না, তিনি হলেন কি? মানুষ কি দিবে নাইছে এটা তো সবাই জানে, এটার আবার প্রশ্ন আসবে কেন? এই জন্য জীবনে দেখেন একজন সাহাবীর মধ্যে জিজ্ঞাসা করেন, কারণ তাদের মনে প্রশ্নই আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিসের তৈরি, প্রশ্ন আসবে কেন? 700 বছর পর্যন্ত যত আকীদার কিতাব আছে দেখেন একটা আকীদার কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটার উল্লেখ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আকীদার কিতাব লিখেছেন আল-বেকুল আকবার, এই কিতাব আকীদার কিতাব পড়ে দেখেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি কোনো আলোচনাই করেন, কারণ ওই যুগে এটা আলোচনার বিষয় ছিল না। 700 বছর পরে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অতিরঞ্জন করতে গিয়ে, সেবা লঙ্ঘন করতে গিয়ে কেউ কেউ কয় না শুনো শুনো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর বলছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবীন, আল্লাহ নূর বলছে, তাহলে তিনি নূরের তৈরি। নূর আর নূরের তৈরি দুটো এক জিনিস না, আমি আপনিও নূর, কোরআন নূর, ইসলামও নূর, আল্লাহ দ্বীন নূর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এটা নূরের তৈরি না। নূরবাণী যেটা তাকে আলো বের হয়, যেটা আলোকিত করে, এটা নূর। কোরআন দুনিয়ার মানুষকে আলোকিত করে দেবে। নবী সরকারের মাধ্যমে জাহালত দূর হয়েছে, শেরেক দূর হয়েছে, অন্ধকার দূর হয়েছে, নবী সরকারের নূর। কিন্তু নবী সরকারের নূরের তৈরি এ কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ রসুল সরকার বলেন নাই। তাহলে 700 বছর পরে যে আকিদাটা আসলো এটার নাম কি? বেদাতি আকিদা। এইগুলো হলো বেদাতি আকিদা, মানে নতুন নতুন আকিদা। এবার আসুন কয়েকটা বেদাতি আমল। আমাদের ওজুর মধ্যে বেদাতি আমল ঢুকছে, সালাতের মধ্যে ঢুকছে, সিয়ামের মধ্যে ঢুকছে, হজের মধ্যে ঢুকছে, যাকাতের মধ্যে ঢুকছে। প্রত্যেকটা ইবাদত, এমন কোন ইবাদত নাই এই দেশে যে ইবাদতটার মধ্যে একটা দুইটা পাঁচটা ছয়টা করে বেদাত ঢুকে না। সবগুলোর মধ্যে একটা দুইটা করে ঢুকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরুদের নামে বেদাত ঢুকছে, ঢুকছে না? কথা বলো না, আমরা শেষ করে দিব। আলোচনা শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরুদের নামে বেদাত ঢুকছে, ঢুকছে না? দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাযিল করে দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখাই দিয়ে গেছেন না? সাহাবায়ে কেরাম এই ইবাদত করছেন না? তাহলে তারা যেই ইবাদতটা, এই দরুদের ইবাদতটা যেভাবে করেছেন, ওইটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ। এরপরে সাহাবায়ে কেরামের পরে নতুন নতুন করে কবিতারে দরুদ বানানো, কবিতাকে মিলাদ বানানো, এইরকম দরুদের নামে নতুন নতুন গান, নতুন নতুন কবিতা ঢুকে নেওয়া, এটা বেদাত। অনেকে কয়, আপনি বলেন মিলাদ বেদাত, আমরা মিলাদ বেদাত বলি না, দরুদ বেদাত বলি না। বেদাত হলো কবিতাকে দরুদ বানানো, বেদাত কবিতাকে মিলাদ বানানো, এটা বেদাত। কিন্তু মিলাদ ইসলামে বেদাত না, দরুদ ইসলামে বেদাত না। মিলাদ আলাদা জিনিস, দরুদ আলাদা জিনিস, কবিতা আলাদা জিনিস। তিন জিনিসের তিন জায়গায় রাখেন বেদাত না, কিন্তু এক জিনিসের আরেক জিনিস বানাইলে এটা হয় বেদাত। মিলাদ মানে কি? মিলাদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম বৃত্তান্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি জন্ম হয় নাই, হয়েছে না? আমরা যেরকম মায়ের পেটে থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি এরকম মায়ের পেটে ছিলেন। একটা শিশু যেমন মানব শিশু দুনিয়াতে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি আসতেন, আসতেন না? সে নবী সাল্লাল্লাহু আলাইহি আসার দোয়া ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করছেন না এখানে একটা নবী আসার জন্য? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহির মিলাদ, আমাদের মিলাদ শুরু হয় আমাদের মা বাবার বিয়ের পর থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহির মিলাদ শুরু হয়েছে আরো শত শত বছরের আগ থেকে। আমাদের মিলাদ শুরু হয় আমাদের জন্মের এক বছর দুই বছর আগ থেকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহির মিলাদ শুরু হয়েছে আরো শত শত বছর আগ থেকে। তাহলে কোরআনের অনেকগুলো আয়াত আছে নবী সাল্লাল্লাহু আলাইহির মিলাদের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহির অনেকগুলো সহি হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহির সোমবার সোমবার রোজা রাখে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি সোমবার রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহির বলেন, ইয়াউমা ভুলিত্তু ফি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি সোমবার। সোমবার সোমবার নবী সাল্লাল্লাহু আলাইহির মিলাদের দিন, এই জন্য রোজা রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহির সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। এখন আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহির মিলাদের ব্যাপারে, জন্মের ব্যাপারে যতগুলো আয়াত এসেছে, হাদিস এসেছে, এগুলো যদি আমি আলোচনা করি, শুনি, এটা কি গুনার কাজ? এটা ইবাদত। তো শুনুন, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহির মিলাদ পালন করি, সোমবারে রোজা রাখি, এটা কি গুনার কাজ? না। তাহলে মিলাদ শুনুন, কিন্তু মিলাদটা মিলাদ হতে হবে। তারপরে হলো আপনার এই যে কবিতা, কবিতা হলো এক জিনিস, এটা যে কেউ বানাতে পারে, আমিও কবি হতে পারি, আপনিও কবি হতে পারেন, কিন্তু কবিতা মিলাদ না, কবিতা দরুদ না। দরুদ যেটা, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, তাহলে বালাগা উলা বিকা মালিহি, এটা দরুদ না মিলাদ, দরুদ না মিলাদ না, এটা কবিতা। এটারে বাংলাদেশে কেউ মনে করে মিলাদ, কেউ মনে করে দরুদ, কিন্তু আসলে এটা মিলাদ না, দরুদ না, এটা হলো একটা কবিতা। এরকম অসংখ্য কবিতা দিয়ে বাংলাদেশে মিলাদ বানানো হয়েছে, দরুদ বানানো হয়েছে, এগুলোই হলো বেদাত। তারপরে জিকিরের নামে অসংখ্য বেদাত, জিকিরের কত পদ্ধতি, কত সিস্টেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন নাই? করছেন। জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারেরা বেশি বেশি আল্লাহর জিকির করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যেই লোক আল্লাহ জিকির করে, যে লোক আল্লাহ জিকির করে না, এদের দৃষ্টান্ত হল জীবিত আর মৃতের মতো। যেই নারী যেই পুরুষ বেশি বেশি আল্লাহ জিকির করে, তাহলে এত অজিলত ইবাদত আল্লাহ রাসূল করেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি যেই পদ্ধতিতে জিকির করেছেন, সর্বপ্রথম এই জিকিরের বেদা শুরু হয়েছে সুনান আত-তিরমিজির 210 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আমর বিন সালামা রাহিমাহুল্লাহ, তিনি বলেন উন্না নাজলিসু আলা বাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বাবলা সালাতুল গাদা, আমরা ফজরের নামাজের আগ দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দরজায় বসাছিলাম। হঠাৎ করে দেখি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, এসে তিনি বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হইলেন ফজরের নামাজের সময়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা দেখে অবাক হয়ে গেলেন, আপনি এখানে আসলেন কেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মসজিদে ঢুকছিলাম, কিন্তু মসজিদে আমি জিকিরের বেদাত দেখে এসেছি। কি বেদাত দেখছেন? জিকিরের বেদাত। ওই দেখি মসজিদের মধ্যে এখানে 10 জন, এখানে 5 জন, এখানে 20 জন হালাকা হয়ে গোল হয়ে বসছে, একজনের নেতৃত্ব দিতেছে, দিয়ে বলতেছে সবাই কুলু সুবহানাল্লাহ মিয়া, এক সবার সুবহানাল্লাহ, সবাই গুনে গুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক সবার এক সবার আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এক সবার আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম জিকির করতেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই জিকির আমার রাসূল করেন নাই, এই জিকির গুলো করছেন কিন্তু জিকির এই নমুনা এই পদ্ধতিতে করেন নাই। জিকিরের বাক্য গুলো সুন্নতি কিন্তু পদ্ধতিটা বেদাত, কারণ জিকির করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি একা একা, জামাত বন্ধ করেন নাই। একা নামাজ জামাতে পড়লে বেদাত, আবার জামাতের নামাজ একা পড়া সুন্নতের খেলাফ। ফজরের নামাজ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, 2 রাকাত জামাতে পড়তে হয়, 2 রাকাত একা পড়তে হয়। এখন যদি বলেন যে শুনেন আজকে আমি আপনাদের এলাকায় আসছি, এত বড় হুজুর আসছি, আজকে আসো 6 রাকাতে জামাতে পড়ো, কারণ নামাজ জামাতে পড়তে সওয়াব বেশি না, তাহলে সুন্নত 2 রাকাতে জামাতে পড়ি আসার অসুবিধা কি? পড়া যাবে না, সুন্নত 2 রাকাত জামাতে পড়লে গুনাহ হবে, বেশি সওয়াব হবে না, কিন্তু ফরজ 2 রাকাত জামাতে না পড়ি একা পড়লে গুনাহ হবে, এটা জামাতে পড়তে হবে। যেই ইবাদত জামাতে পড়া লাগে সেটা জামাতে, যেটা একা পড়া লাগে সেটা একা। জিকির হলো একাকি ইবাদত, জিকির জামাতের ইবাদত না, যে আপনাদের সবাইকে নিয়ে আমি নেতৃত্ব দিয়ে জিকির করবো, এটা বেদাত জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবাই নিয়ে চক্ষু বন্ধ করে তারপর বাতি নিভিয়ে দিয়ে সবাইকে নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পূর্ণাঙ্গ বাক্যের সুন্নতি জিকিরও জামাত বন্ধ করেন নাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু দেখলেন এরকম জিকির করতেছে, তিনি রাগে ক্ষোভে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে চলে আসছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি বাধা দিলেন না কেন? তিনি বললেন, আমি বাধা দিই নাই কারণ আমি প্রশাসক না এই এলাকার, আমি এই এলাকার একজন মুসল্লি, আপনি এলাকার প্রশাসক, আপনি বাধা দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে যায় দেখে যে সবাই জিকিরে আছে, এখানে 10 জন, এখানে 20 জন, এখানে 25 জন, একজন একজন নেতৃত্ব দিতেছে আর সবাই সুবহানাল্লাহ করতেছে, আলহামদুলিল্লাহ করতেছে, আল্লাহু আকবার করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, মা আসরা হালাকাতাকুম ইয়া উম্মাত মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এত তাড়াতাড়ি এত দ্রুত কেমন করে তোমাদের মধ্যে ধ্বংস চলে আসলো? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মা আসরা হালাকাতাকুম, এত দ্রুত কেমন তোমাদের মধ্যে ধ্বংস নামি আসলো? কি ধ্বংস আসছে? আউলাই সাহাবাতু নবিয়্যিকুম মুতাওয়াফিরুন, তোমাদের মাঝে এখনো কত আল্লাহর নবীর সাহাবী এখনো জীবিত, এখনো আল্লাহর নবীর সাহাবীরা তোমাদের মধ্যে আছে। লাম তুবলা সিয়াবুহু, আমার নবীর পোশাক গুলো এখনো পুরাতন হয় নাই, মাত্র কয়দিন আগে মারা গেছেন। আমার নবীর পোশাক গুলো এখনো আগের মতো আছে, এগুলো এখন একটা পুরাতন হয়নি। আমার রাসূলের থালা বাসন গুলো এখনো একটাও ভাঙে নাই, এখনো সবগুলো আছে। মানে আল্লাহ রাসূল এখনো গেছেন যে বেশি দেরি হয়নি, কাপড় গুলো এখনো রয়ে গেছে, থালা বাসন গুলো রয়ে গেছে, আর তোমরা বেদাত শুরু করে দিছো আমার নবীর সুন্নতের ভিতরে। আমার নবী জিকির করেছেন কিন্তু এই পদ্ধতি জিকির করেন নাই। এরা বললেন, ইয়া আবা আব্দুর রহমান, মা আরাদনা ইল্লাল খায়র, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমরা ভালো উদ্দেশ্য করছি। তুমি ভালো উদ্দেশ্যে ন্যাক উদ্দেশ্যে করলেও সেটা ন্যাক হয় না। তুমি যত জিকির করো তোমার এটা ন্যাক উদ্দেশ্য হবে না, ভালো হবে না, কারণ এটা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের আলোকে সুন্নত পদ্ধতিতে হয় নাই। এজন্য জিকির আল্লাহর ইবাদত, কিন্তু সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন, সেভাবে করতে হবে। লফজি জিকির, লিসানি জিকির এরকম ওয়াজের মাহফিলে করার জায়গা না, এটা ঘরের কোণায় অন্ধকারে একাকী। ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাতাত আইনাহু, একাকী জিকির করবে না, চোখের পানি পড়বে। তাহাজ্জুদের সময় শেষ রাত্রিতে উঠে আল্লাহ যখন প্রথম আকাশে চলে আসতেন, আপনি বসে বসে আল্লাহর জিকির করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহর জিকির করেন আর আপনার চোখের পানি পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাকিরদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসে। কেনাকে ওয়াজের মাহফিলে এসে জিকির করে লাফ মেরে বাস ধরে উঠে যাবেন, লাফ মেরে স্টেজে চলে আসবেন, লাফ মেরে মাইক নিয়ে টানাটানি করবেন, লাফ মেরে আরেক দিকে দৌড় দিবেন। এই পদ্ধতি গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা কখনো, নবী সাল্লাল্লাহু জিকির করছেন, একজন সাহাবি লাফ মেরে খেজুর গাছে উঠে গেছে, এরকম কোন হাদিস শোনা গেছে আজ পর্যন্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি গলা ধরে ঝুলতেছে, জিকির করতে করতে পাগল হয়ে গেছে, এরকম অবস্থা কোনদিন ঘটছে? এই জন্য আমার ভাইরা আমার বোনেরা, জিকির করবো সেটাও সুন্নত পদ্ধতিতে হবে। ঠিক একই ভাবে প্রত্যেকটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত পদ্ধতিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের বাইরে কিছু করা খতমের বেদাত, আপনাদের দেশে খতমের বেদাত আছে, বড় খতম, ছোট খতম, তারপরে ইউনুস খতম, তারপরে সবিনা খতম, খাজগান খতম, কত রকমের খতম, এই সব খতম বানানো, খতম সব কারণাকারক বানানো, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি দিয়ে যান নাই। যদি দিয়ে যান, যিনিও খতম পড়েন, সম্মানিত ওই ইমাম সাহেব বা ওই আলেম সাহেবকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমার রসুল এরকম খতম পড়েছেন অথবা এরকম খতম করতে বলছেন, এরকম একটা হাদিস দেখান, দলিল দেখান। আর যদি দলিল না দেখান তাহলে এটা বেদাত, কারণ বেদাতের দলিল নাই, সুন্নত হলে এটা দলিল থাকবে। তারপর এরকম দেখবেন মানুষ মারা গেলে, মাইয়্যিত মারা গেলে কোরআন খতম জোরে সোরে করতে থাকে, মানুষ মারা গেছে কোরআন খতম, বিভিন্ন রকমের বেদাত সমাজে প্রতিনিয়ত আছে, অসংখ্য বেদাত। এই জন্য আমার ভাইরা বোনেরা, আমি আর আলোচনা দেখি, এটা তো কোনো মূল কথা হলো, আমাদের জিন্দিগিটা সুন্নতের উপরে সাজাবো, বেদাত মুক্ত সুন্নতি আমল করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আকীদা সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।